আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়ালাহু, ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগীর জন্য একমাত্র। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আল্লাহ পাকের হক কেমন করে আদায় করতে হবে সে সম্পর্কে মানব জাতিকে সঠিক জ্ঞান প্রদান করেছেন, যিনি আরো জানিয়েছেন এক মানুষ আরেক মানুষের হক কি করে আদায় করবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলমিনের যেমন বান্দার উপর হক রয়েছে, প্রাপ্য রয়েছে, অধিকার রয়েছে, তেমনি প্রত্যেক মানুষের একের অন্যের ওপর অধিকার রয়েছে, হক রয়েছে। মানুষ মানুষ হিসাবে হক রয়েছে, মুসলিম মুসলিম হিসাবে হক রয়েছে, প্রতিবেশী প্রতিবেশী হিসাবে হক রয়েছে। এইভাবে একের অন্যের ওপর হক বা প্রাপ্য রয়েছে যা আদায় করতে হবে, তাহলেই সত্যিকার অর্থে মুসলিম হতে পারবে। মুসলিম হওয়ার জন্য যেমন আল্লাহ পাকের হক আদায় করতে হবে, তেমনি বান্দার হক আদায় করতে হবে, তাহলেই খাঁটি মুসলিম হওয়া যেতে পারে। যার মধ্যে একটি দিক আছে অপরটি নেই, তার একদিক শূন্য, একদিকে দুর্বলতা, আর এই আমলের দুর্বলতা মানুষের ইমানের দুর্বলতা কমজোরি পর্যন্ত পৌঁছায়। সুতরাং আমাদের সবসময় যত্নবান হতে হবে আল্লাহ পাকের হকের ক্ষেত্রে, যেন আল্লাহ পাকের হকে ফরজ ওয়াজিবে কোন ত্রুটি না হয়, হারাম নাজায়েজ কাজ করে যেন ত্রুটি না হয়। ঠিক তেমনি মানুষের হকের ক্ষেত্রে আমাদের যত্নবান হতে হবে, যাতে করে কোন মানুষের যাদের আমাদের উপর হক রয়েছে এবং প্রত্যেক মানুষের আমাদের উপর হক রয়েছে, যদিও হকের ধরন অবস্থা এবং পরিমাণ ভিন্ন, কিন্তু প্রত্যেকের হক আমাদের উপর রয়েছে। সে হকগুলি যেন আল্লাহ পাক আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন এবং সে আদায়ের মাধ্যমে আমাদেরকে খাঁটি মুমিন মুসলিম হওয়ার তৌফিক দান করেন। আজকে বান্দার উপর যেসব হক রয়েছে তার একটি হক হচ্ছে ঋণ বা করজ নেওয়ার পরে তা সঠিকভাবে পরিশোধ করা। এই ঋণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এ সম্পর্কে আজকে আপনাদের সামনে কিছু কথা কোরআন এবং হাদিস থেকে পেশ করতে চাই, যাতে করে ঋণ নেওয়ার ক্ষেত্রেও আমরা সতর্ক হই আর ঋণ পরিশোধ করার ক্ষেত্রেও যাতে করে আমরা সতর্ক হতে পারি, ঋণ দেওয়ার ক্ষেত্রেও যাতে করে আমরা জানতে পারি যে ঋণ দেওয়ার ক্ষেত্রে আমাদের কতটুকু আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার রেখেছেন বা ফজিলত রেখেছেন। সুতরাং এই ঋণ সম্পর্কে আলোচনা করব, যাতে করে আজকালকার জামানায় যে জামানা হচ্ছে খেয়ানতের জামানা, যে জামানার অধিকাংশ মানুষ খেয়ানতে আত্মসাতে বেঈমানিতে হক নষ্ট করাই নিমজ্জিত রয়েছে, যে জামানা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ভবিষ্যৎবাণী রয়েছে যে কিয়ামত যখন কাছে আসবে, সহিহ বুখারী শরীফ হাদিস, ইযা দুয়্যাতিল আমানাতু ফান্তাযিরিস সাআহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে যখন আমানতকে নষ্ট করে দেওয়া হবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করিও। ইযা দুয়্যাতিল আমানাতু ফান্তাযিরিস সাআহ, নবী করিম সাল্লাল্লাহু বলেন যখন আমানতকে বিনষ্ট করে দেওয়া হবে, বরবাদ করে দেওয়া হবে। আর আমানত নষ্ট করার একটি দিক হচ্ছে যে কারো কাছে কর্জা নিলেন, ঋণ নিলেন, আপনার উপকার করল, তারপরে তার হক নষ্ট করলেন, যথাসময়ে দিলেন না অথবা দিলেন না, তাকে হয়রান করলেন, পেরেশান করলেন, কতবার আপনার কাছে যেতে হলো, চাইতে হল, এ সমস্ত কিছু সামিল যদি আপনি পরিশোধ করেন, কিন্তু যে সব হয়রানি করলেন এগুলি হচ্ছে খেয়ানতের অন্তর্ভুক্ত এবং আমানত নষ্ট করার সামিল। এটি হচ্ছে কিয়ামতের লক্ষণ। সাহাবায়ে কেরামরা তাদের জামানা পবিত্র জামানা স্বর্ণযুগ, সেই যুগে তারা আশ্চর্য হলেন, জিজ্ঞাসা করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ওয়া কাইফা ইয়াদাতুহা ইয়া রাসূলুল্লাহ, আমানতকে কি করে নষ্ট করে দেওয়া হবে, আমানত আবার কি করে নষ্ট করা হয়। তাই সাহাবায়ে কেরামদের জামানায় এইরকম কল্পনা মানে ছিলই না, কল্পনার বাইরে যে একটা লোককে আমানত দিলাম, কারো কাছে টাকা পয়সা রাখলাম অথবা ধার দিলাম, নষ্ট করে দেবে, ওয়াকাইফা ইয়াদাতুহা, কেমন করে আমানত নষ্ট করে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইযা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফানতাযিরিস-সাআ, যখন অযোগ্যকে কোন দায়িত্ব দিয়ে দেওয়া হবে, যে দায়িত্ব দেওয়া হল শুধু এটি বড় নেতৃত্ব বৃহৎ নেতৃত্বের ক্ষেত্রেও নয় আর ছোটখাটো নেতৃত্বের ক্ষেত্রেও নয়, বরং সমস্ত ক্ষেত্রকে সামিল, যেমন বৃহৎ নেতৃত্ব মানে দেশের শাসক হওয়া মালিক হওয়াকেও সামিল, তেমন বাড়ির দায়িত্বশীল হওয়াকে সামিল, এমনকি বাড়িতে যে গৃহিণী রয়েছে তাকেও সামিল, এমনকি টাকা পয়সার আদান প্রদানের ক্ষেত্রেও, এটা ওসিদাল আমর এলাকায় আহলেই, আমাদের যে বিষয় সেই বিষয়ের ওপর ফিট করি এই হাদিসকে, যখন কোন অযোগ্যকে কোন দায়িত্ব দিয়ে দিবে বা কোন কাজ দিয়ে দিবে, কোন কিছু দিয়ে দিবে, একজন অযোগ্য ব্যক্তি, তার ইমানের দিক দিয়ে আমানতের দিক দিয়ে অযোগ্য ব্যক্তি, নামাজ নেই, আজকাল অনেক মানুষ ধার আদান প্রদান করে বেনামাজের সাথে, যে ব্যক্তি আল্লাহ পাকের হক পাঁচ অক্ত ফরজ করেছেন নষ্ট করতে পারে, সে আপনার হক নষ্ট করতে পারে না, যে কোনো সময় নষ্ট করতে পারে, যদিও দেখানোর জন্য অথবা বৃহৎ স্বার্থের জন্য আজকে 1,000 টাকা পেয়েছি, কালকে 10,000 টাকা পাওয়ার সুযোগ সুবিধা নেওয়ার জন্য, আরো বড় ফায়দা নেওয়ার জন্য হয়তো যথাসময়ে দিয়ে দিল, উপকার করে দিল, কিন্তু আল্লাহর ভয়ে সে করেনি, আল্লাহ সন্তুষ্টির জন্য সে করেনি। একজন আল্লাহ ভীরু ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ পাকের হক সুন্দরভাবে আদায় করে, সেই ব্যক্তি আমানত আদায় করবে, কারো টাকা পয়সা নিয়েছে কর্জা নিয়েছে আদায় করবে, সে আল্লাহর সন্তুষ্টির জন্য করবে, আল্লাহকে রাজি করার জন্য করবে, আল্লাহ পাকের ভয়ে করবে। দুইজনের মাঝে পার্থক্য আছে, একজন বেনামাজি হতে পারে, আপনি বলতে পারেন যে একজন বেনামাজি, কিন্তু দেখা যায় আদান প্রদানের ক্ষেত্রে খুব ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার পার্থিব স্বার্থে, সে ভালো করে জানে ব্যবসা, বুঝে সে বুঝে যে দুনিয়ার স্বার্থ কি করে হাসিল করতে হয়। যেমন আজকাল যেসব লোকেরা যাদের আল্লাহর প্রতি ইমান নাই, পরকালের প্রতি ইমান নাই, বিজাতি, তাদের মধ্যে আদান প্রদানগুলির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেক লোক ক্লিয়ার পরিষ্কার তাদের আদান প্রদান, কিন্তু দুনিয়ার স্বার্থের জন্য, বড় যদি সুযোগ পেয়ে যায় আর যদি বুঝতে পারে, টের পেয়ে যায় যে আমাকে আর ধরতে পারবে না, আমি এমন অবস্থায় চলে এসেছি এই বড় অঙ্কের টাকা নিয়ে, যদি এখান থেকে আউট হয়ে যায় তাহলে আর আমাকে ধরতে পারবে না, আমার কিছু করতে পারবে না, দেখেন তখন। কিন্তু একজন মুমিন মুত্তাকি, অল্প পয়সায় হোক আর বেশি পয়সায় হোক, আর তাকে ধরতে পারুক দুনিয়ায় আর নাই পারুক, সে ভালো করে জানে যে আল্লাহ পাক কাল কিয়ামতে ধরবেন, সুতরাং এক পয়সা কারো মারবে না। তো বলছিলাম যে অযোগ্যকে, এজা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, গায়র আহল মানে অযোগ্য ব্যক্তি, অযোগ্য ব্যক্তিকে যদি কোনো কিছু দিয়ে দেওয়া হয়, অযোগ্য ব্যক্তিকে যদি দায়িত্ব দিয়ে দেওয়া হয়, অযোগ্য ব্যক্তিকে যদি ধার দিয়ে দেওয়া হয়, অযোগ্য ব্যক্তি আপনি কি করে ধার দিলেন ওই লোকটিকে, ফান্তাজারি সা, তখন কিয়ামতের অপেক্ষা করি, এটি হচ্ছে আমানত খেয়ানত। তো আসল বিষয়ের দিকে ফিরে আসে, ভূমিকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম কথা কর্জা দেওয়া, ঋণ দেওয়া, এটি ফজিলতের কাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন উৎসাহিত করেছেন কোরআনে কেরিমে, একাধিক আয়াত রয়েছে এই মর্মে। কোরআনে কেরিমে যে আয়াতগুলি ঋণ দেওয়া সম্পর্কে রয়েছে তাকে আল্লাহ পাক কার্জে হাসানা বলেছেন। কার্জে হাসানা মানে শুধু ঋণ দেওয়ার নয়, বরং কার্জে হাসানার যেটি আরো এর চাইতে বেশি প্রসিদ্ধ অর্থ তাফসিরের কিতাবাদিতে, তা হচ্ছে দান খেরাত করা। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বান্দাকে কার্জে হাসানা বা ঋণ দেওয়ার কথা বলেনি, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনকে ঋণ দেওয়ার কথা বলেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা বাকারার 245 নম্বর আয়াতে, এখানে কর্জে হাসানের কথা আল্লাহ উল্লেখ করেছেন, মান যাল্লাযী ইয়াকরিযুল্লাহ কারদান হাসানা, কোন ব্যক্তি রয়েছে আল্লাহ বলছেন, কে আছে এমন, আল্লাযী ইয়াকরিযুল্লাহ কারদান হাসানা, যে ব্যক্তি আল্লাহকে উত্তম ঋণ দিতে পারে, যে আল্লাহকে উত্তম ঋণ দিতে চাই, উত্তম কর্জা দিতে চাই। শুধু কর্জার কথা আল্লাহ বলেন, কর্জে হাসানা বলেছেন, কর্জে হাসানা আর শুধু কর্জ, পার্থক্য কি? কর্জে হাসানা যাতে একমাত্র নির্ভেজাল উদ্দেশ্য রয়েছে, আপনার কোন এই ঋণ দেওয়ায় ভেজাল নেই, মানে পার্থিব স্বার্থ নেই। একে ধার দিলে প্রথম কথা, ধার দিয়ে হারামের রাস্তা খোলা, এটি হচ্ছে এমন কর্জ, এমন ঋণ দেওয়া যেটি হাসানা নয় বরং সাইয়্যা, এর বিপরীত। তা হচ্ছে সুদি আদান প্রদান, যে সুদি ব্যাংকগুলি রয়েছে, যতগুলি পৃথিবীতে সুদী ব্যাংক রয়েছে, আপনাকে লোন দিচ্ছে, দিচ্ছে না, লোন দিচ্ছে, কিন্তু লোন দেওয়ার উদ্দেশ্য হাসানা, সৎ উদ্দেশ্য, আপনার উপকার করা না, আপনার রক্ত চুষে খাওয়া, শোষণ করা। কোনদিন কোন ব্যক্তি ওই ওদেরকে বলছেন যারা পুঁজিপতি, যারা সুদ খাচ্ছে ও সুদের উপর টাকা নিচ্ছে, বড় বড় ব্যবসা হারামের উপর দিয়ে চালাচ্ছে, তাদের কথা উদ্দেশ্য করছে না। জনসাধারণ যারা গরিব মানুষ লোন নিতে যায় ব্যাংকে, কোনদিন লোন নিয়ে বড় লোক হয়েছে? গরিব আরো অধিক গরিব হচ্ছে, আর যারা পয়সাওয়ালা আরো বেশি পয়সাওয়ালা হচ্ছে হারাম খেয়ে, এই সুদ খেয়ে। তো আল্লাহ পাক রব্বুল কারজা হাসান এই জন্য বলেছেন যে এর বিপরীত কর্জা হচ্ছে যে সুদ হাসেল, আমার পয়সা কি বাঁচা নাকি, পয়সা আমি দেব 10,000 নেব, 11,000, 12,000 এক বছর পরে। আল্লাহ পাক এই কর্জা হারাম করেছেন, এটি সুদ, এটি কর্জা না, এটি হচ্ছে সুদ, আল্লাহ হারাম করেছেন, সে ব্যাংকের মাধ্যমে হোক আর ব্যক্তি ব্যক্তির কাছ থেকে হোক, যে কোনো জায়গায় হোক না কেন। বরং একটি পয়সাও যদি বেশি নেন, আশা আকাঙ্ক্ষা রাখেন যে দেবে, আর নেন, চেয়ে নেন অথবা আশা রাখেন যে দেবে, সেই জন্য দিচ্ছে একে, আর পেলেন আপনি, তাহলে সুদ। তবে একটি বিষয় সুদ ব্যতিক্রম, সেটা হচ্ছে যদি জানা নেই যে সে বেশি দেবে, আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য কার্যে হাসানা দিয়েছেন, আর তারপরে আপনাকে আপনি জানেন না যে দেবে, কিন্তু আপনাকে বেশি দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে কোরআন এবং হাদিসের দলিল রয়েছে যে দেওয়া যেতে পারে, এক ব্যক্তি আমার এহসান করেছে, আমি বেশি দিলাম, দেওয়া যেতে পারে, কিন্তু আগে থেকে জানা আছে, ফিক্সড হয়ে আছে যে এত টাকা, এত টাকা বেশি পাব, অথবা আশা করা যায়, যদিও পাকা কোন রকমের শর্ত হয়নি যে কত টাকা বেশি দেওয়া হবে, কিন্তু আশা করা যাচ্ছে যে এই লোকটি দেবে, সেই জন্য দিচ্ছি, এর নাম হচ্ছে সুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কার্যে হাসানা দিতে বলেছেন, তার মানে দুনিয়ার কোন স্বার্থ রেখে নয়, বরং আল্লাহ সন্তুষ্টির জন্য এই ঋণ দেবে। ঋণ দেওয়ার কথা বলছিলাম কোরআনের ভাষায়, প্রথম কথা আল্লাহ রাস্তায় দান করা, আল্লাহকে কর্জা দেওয়া মানে আল্লাহর রাস্তায় দান করা। কাকে দান করবেন? যাদেরকে আল্লাহ পাক দান করতে বলেছেন, ফকির, মিসকিন, ঋণী, অভাবী, অসুস্থ, পীড়িত, চিকিৎসার পয়সা নেই ইত্যাদি, মুসাফির, রাস্তা থেকে পড়ে আছে বিদেশে, দেশে যাওয়ার মতো ব্যবস্থা নেই ইত্যাদি, যাদের কথা আল্লাহ পাক কোরআনে কারিমে উল্লেখ করেছেন, ইন্নামা সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন, আল্লাহ পাক আর শ্রেণীর লোকের কথা উল্লেখ করেছেন। এসব ক্ষেত্র তো কে আছে, যে ব্যক্তি আল্লাহকে উত্তম ঋণ দেবে, অর্থাৎ আল্লাহ রাস্তায় ব্যয় করবে, খরচ করবে, আল্লাহ রাস্তায় যা খরচ করে সেই ব্যক্তি যেন আল্লাহকে ঋণ দিল। আল্লাহকে যখন দিল, আল্লাহ পরিশোধ করবেন কি দিয়ে? আল্লাহ পাক দুনিয়ার সুখ দিয়ে, দুনিয়াতে উত্তম প্রতিদান দিয়ে, দুনিয়াতে রুজি রেজিকে বদলা দিয়ে, এগুলি তো করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, কিন্তু আল্লাহ পাকের শেষ পেমেন্ট হবে জান্নাত দিয়ে, অসংখ্য নেকি দিয়ে, এবং যার পরিণাম হচ্ছে জান্নাত। আল্লাহ পাক তাই বলছেন, ফায়ুদা ইফাহু লাহু আযআফান কাসীরা, সুতরাং আল্লাহ পাককে যদি কেউ ঋণ দেয়, তাহলে আল্লাহ পাক কি করবেন, তার জন্য আল্লাহ পাক নেকিকে বহু গুণ করে দেবেন, ফায়ুদা ইফাহু লাহু আযআফান কাসীরা, আল্লাহ পাক তাকে বহু গুণ দেবেন, বহু গুণ ধন সম্পদে বরকত দেবেন, বহু গুণ আল্লাহ পাক নেকি দেবেন। ওয়াল্লাহু ইয়াকবিযু ওয়া ইয়াবসুতু, ভাবিও না যে দান খায়রাত না করলে পয়সা বেশি হয়ে যাবে, কারণ দান খায়রাত করলে তো খরচ হয়ে যাচ্ছে না, বরং আল্লাহ পাক সংকুচিতকারী, আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ পাক তোমার ধনকে কেড়ে নেবেন, ইয়াকবিযু, আর আল্লাহ ইচ্ছা করলো অয়াবসুত আল্লাহ রাস্তায় ব্যয় করলেন, খরচ করলেন গরিব মিসকিন ইতিম অনাথ বিধবা এদের উপর, অয়াবসুত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রুজির দ্বার কি আপনার ধন সম্পদকে কি করলেন প্রশস্ত করে দিলেন, বরকত দিয়ে দিলেন। ওয়া ইলাইহি তুরজাউন, এবং মনে রাখবে যে তোমার ধন সম্পদের সাথে চিরকাল থাকবে না, বরং আল্লাহর কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ধন সম্পদ থেকে যাবে তোমাকে চলে যেতে হবে, অথবা তোমার আগে ধন সম্পদ তোমার চোখের সামনে চলে যাবে। আল্লাহ পাক তাহলে এই আয়াতে উৎসাহিত করেছেন প্রথম কথা দান খায়রাত করতে, দ্বিতীয় তাফসির হচ্ছে ঋণ দিতে, তার যে হাসানা মানে বাহ্যিক অর্থ নেন ঋণ দিতে। এই আয়াত দ্বারা বলা যেতে পারে যে যারা ঋণ দেবে আল্লাহ পাক তাকে অনেক নেকি দেবেন, যারা ঋণ দেবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নেকি দেবেন, এবং ঋণ দিলে আল্লাহ পাক বরকত দিবেন, রুজিতে বরকত দিবেন। মহান আল্লাহ পাক আরেকটি আয়াত সূরা মায়েদার আয়াত নম্বর 12 তে ইরশাদ করেছেন, ওয়া ক্বাল আল্লাহু ইন্নী মাআকুম, আল্লাহ পাক ইরশাদ করলেন যে আমি তোমাদের সাথে রয়েছি, আমি তোমাদের সাথে রয়েছি, এর মানে নয় যে আল্লাহ সর্বত্র বিরাজমান, যেটি হচ্ছে বিদাতীদের কথা, যেটি হচ্ছে গোমরা পথভ্রষ্টদের কথা। কারণ সে আল্লাহ পাক বলছেন আর রহমান আল আরশিস্তাওয়া, আল্লাহ পাক কোথায় রয়েছেন, আরশের সমাসীন রয়েছেন, আল্লাহ তোমাদের সাথে রয়েছেন আর আরশে রয়েছেন, তাহলে কোরআনে কি দ্বন্দ্ব আছে? আল্লাহ একদিন নাজেল করেছেন যে আমি আরশে আছি, আর একদিন ভুলে গেছেন আগের কথাটি দিয়ে নাজেল করে দিয়েছেন তোমাদের সাথে আছি, দ্বন্দ্ব আছে নাকি? তোমার বুঝতে দ্বন্দ্ব আছে, বিদাতীদের তাফসির বুঝতে দ্বন্দ্ব আছে, বিশ্বাসে আকিদায় দ্বন্দ্ব আছে, তাদের ধর্মে ভেজাল আছে। কোরআনে কেরিমে কোন দ্বন্দ্ব নেই, বিরোধ নেই কোরআনে, বিরোধ মুক্ত কোরআনে করিম। কারণ আল্লাহ পাক ভুলে যান অমা কানা রব্বুকা নাসিয়া, আল্লাহ পাক কোরআনে করিমে সাদ করেছেন তোমার রব কখনো ভুলে যান না। 23 বছর আগে যদি নাজিল করে থাকেন যে আল্লাহ আরো সে আজিমে আছেন, আর নবী সাল্লামের শেষ জীবনে যদি আল্লাহ নাজিল করেন যে তোমাদের সাথে আছি, তার মানে এই নয় যে 23 বছরে ভুলে গেছেন, কিন্তু আমি আপনি অনেক কথাই 2-4 মাসেই ভুলে যাই, বরং 2-4-10 দিনের মধ্যে ভুলে যাই, তাই না? আল্লাহ পাক ভুলে যাননি, আর আল্লাহর কথায় বিরোধ নেই, দ্বন্দ্ব নেই, তবে অর্থ সঠিক বুঝতে হবে। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন আমিন তুম মানফিস সামাই, তোমরা কি নির্ভীক হয়ে গেছো, ভয় করো না সেই সত্তাকে যিনি কোথায় রয়েছেন, মানফিস সামাই, যিনি আকাশে রয়েছেন। তো কোরআনে কারিমে আল্লাহ বলছেন আকাশেও রয়েছেন, আর আল্লাহ পাক বলছেন ওয়া ক্বাল আল্লাহু ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথে রয়েছি। তো আমরা কি আকাশে আছি নাকি? আমরা তো আকাশে নেই, আমরা তো জমিনে আছি, কি অর্থ? তাহলে অর্থের সমন্বয় করতে হবে, অর্থের সমন্বয় করতে হবে। আল্লাহ তার আরশে আজিমও আছেন, আল্লাহ আকাশের ঊর্ধ্বে আকাশের উপরেও আছেন, আর আল্লাহ আমাদের সাথেও আছেন, যেমন তার জন্য উপযোগী। কেমন ভাবে ওলামায়ে কেরামরা যারা কোরআন সুন্নাহ অনুসারী আকিদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে যারা বিদাতপন্থী নয়, তারা বলেছেন যে আল্লাহ পাক তার আরশে আজিমে আছেন, আর আরশে আজিম আসমানের উপরে, আল্লাহ পাকের জাত আরো শাজিমের উপরে রয়েছেন, আর রহমান ও আল্লাহ আর সিস্তাওয়াম। এই ক্ষেত্রে বেশ কয়েকটি আয়াত রয়েছে, 7-8টি আয়াত রয়েছে। আর আল্লাহ পাক রব্বুল যেখানে বলেছেন তোমাদের সাথে রয়েছে, ওয়া মা আকুম আইনামা কুনতুম, যেখানে থাকো না কেন সেখানে আল্লাহ পাক তোমাদের সাথে রয়েছেন, এখানে আল্লাহ পাক বলছেন ওয়া ক্বাল আল্লাহু ইন্নী মাআকুম, তোমাদের সাথে রয়েছেন। এটি দুই রকমের, একটি হচ্ছে সাধারণ মানুষের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছেন, কোন দিক দিয়ে, জ্ঞানের দিক দিয়ে এবং আল্লাহ পাক পরিবেষ্টন করার দিক দিয়ে, জ্ঞানের দিক দিয়ে, অর্থাৎ আল্লাহ প্রত্যেক মানুষ সম্পর্কে সম্যক জ্ঞান রাখেন, কে কোথায় আছে, কে কোন অবস্থায় আছে, মুসলিম হোক আর কাফের হোক, পরিবেষ্টন করার দিকে। প্রত্যেক মানুষ আল্লাহ পাকের পরিবেষ্টনের বাইরে যেতে পারে না, আল্লাহ পাকের ঘেরার বাইরে যেতে পারে না, কোন মানুষ সেই এই ক্ষমতা নেই যে আল্লাহ পাক ওর খোঁজ রাখে না যে কোথায় যে গেল, এই আসামি যে কোথায় পলাতক, হ্যাঁ এইরকম নয়। তাই এলমের দিক দিয়ে এহাতার দিক দিয়ে তাফসীর কারগণ বলেছেন, এলমের দিক দিয়ে অর্থাৎ জ্ঞানের দিক দিয়ে, আর এহাত মানে পরিবেষ্টন করার দিক দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের সাথে রয়েছেন, মুসলিমের সাথে, কাফেরের সাথে, আর মমিন আল্লাহর বান্দার সাথে, নেক লোকের সাথে অতিরিক্ত এই জ্ঞান এবং পরিবেষ্টনের বেশি আরো সাহায্যের দিক দিয়ে, হ্যাঁ সহযোগিতার দিক দিয়ে, হেফাজতের দিক দিয়ে সাথে রয়েছে। আল্লাহ পাক মমিন বান্দার হেফাজত করেন, আল্লাহ পাক নেক বান্দাদের সাহায্য করেন, এসব দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া ক্বাল আল্লাহু ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথে রয়েছি। বড় নেতা ঢাকায় বসে আছে, আর রাজনৈতিক লড়াই চলছে পল্লী গ্রামে কোন এক ডিস্ট্রিক্টের একবারে সুদূর 500 কিলোমিটার দূরে ধরেন ঢাকা থেকে। আর এই নেতা বড় নেতা বলছে নিজের দল দলের লোকদেরকে যে সংগ্রাম চালিয়ে যাও, আমি তোমাদের সাথে আছি। বলে না বলে না? হ্যাঁ, তোমরা সংগ্রাম চালিয়ে যাও এলাকায়, আমি তোমাদের সাথে আছি। অথচ ঢাকাতে পড়ে আছে, 500 কিলোমিটার দূরে মারামারি চলছে, গন্ডগোল চলছে আওয়ামী লীগ আর বিএনপি ইত্যাদি, বুঝতে পারছেন তো? তাহলে একজন মানুষ যদি তার নেতৃত্বের ক্ষমতা সামান্য ক্ষমতা নিয়ে যদি কথা বলে আমি তোমাদের সাথে আছি, আল্লাহ পাক বলছেন আরো সাজিমে থেকে বলছেন এমনি মাকো, আমি তোমাদের সাথে, তোমাদের হেফাজতে আছি, তোমাদের রক্ষণাবেক্ষণে আছি, তোমাদের দেখাশুনে আছি, তোমাদের সম্পর্কে আমি জ্ঞান রাখি, ভুলে যাইনি, হে মমিন মান্দা তোমাদের আমি হেফাজত করব। আল্লাহর জন্য উত্তম দৃষ্টান্ত। লাইন আকাম তুমস সালাত, আল্লাহ পাক বলছেন তোমরা যদি নামাজ কায়েম করো তো তোমাদের সাথে আছি। সুবহান আল্লাহ, আজকে অধিকাংশ মুসলিম বেনামাজি, সুতরাং আল্লাহ তাদের সাথে নেই। ওয়াকাল আল্লাহ ইন্নী মাআকুম, প্রশ্ন করে ওয়াকাল আল্লাহ ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি, লাইন আকাম তুমস সালাতা, যদি নামাজ প্রতিষ্ঠা করো। গত শুক্রবারে নামাজ প্রতিষ্ঠা সাতটি দিক উল্লেখ করেছি, এই সাতটি দিকে কমপ্লিট করে নামাজ কায়েম করুন, নামাজ প্রতিষ্ঠা করুন, আল্লাহ অবশ্যই উম্মতে মুসলিমার সাথে আছেন। উম্মতে মুসলিমা না লাঞ্ছিত হবে, না পদদলিত হবে, না অপদস্থ হবে, না গোলামি করবে, বরং আনতুমুল আলাউন হবে, আল্লাহ পাক উপরে রাখবেন, আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করবেন। লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ পাক তাদেরকে খেলাফত দান করবেন, খেলাফতের জন্য এত সংগ্রাম করতে হবে না, আর এত বিদাতি তরিকা অবলম্বন করতে হবে না, আল্লাহ পাক অবশ্যই দেবেন। কিন্তু আল্লাহ পাক বলছেন তোমাদের সাথে আছি, লাইন আকাম তুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা, যদি যাকাত প্রদান করো। এখনো যে কোনো গরিব দেশে, পয়সাওয়ালা দেশের কথা বলছি না, সৌদি আরবের মতো, কুয়েতের মতো গরিব দেশে, বাংলাদেশের মতো দেশে, জি গরিব দেশগুলিতে, ইন্দোনেশিয়ায়, যদি যে কোনো গরিব দেশ নিন, যদি সচ্ছল ব্যক্তিরা যাদের উপর যাকাত ফরজ আছে যথাযথভাবে যাকাত আদায় করে আর গরিবদের কাছে সঠিকভাবে পৌঁছে দেয়, তাহলে কোন ভিক্ষুক থাকবে না, কোন গরিব থাকবে না, কোন অভাব থাকবে না। ওয়াতাইতুমুজ যাকাত ওয়া আমানতুম বিরাসূলি, আর যদি আমার রাসূলগণের প্রতি ঈমান নিয়ে আসো, ওয়া আযযারতুমুহু, এবং রাসূলগণের সাহায্য করো, রাসূলগণের সাহায্য করো। যেহেতু এই সম্বোধন করা হয়েছিল মানে ইসরায়েলদেরকে, সেই জামানায় এক যুগে একাধিক রাসূল আসতেন, এই জন্য বহু বচন দিয়ে আল্লাহ পাক বলেছেন, তা রাসূলের সাহায্য করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে আছেন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত ছেড়ে বিদাতে লিপ্ত হয়েছি, তাওহীদ ছেড়ে শিরকে লিপ্ত হয়েছি, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিয়ে আসা দিন থেকে অনেক দূরে সরে গেছি, আমরা এক শ্রেণীর লোকেরা ফাসিকরা পাপে লিপ্ত, আর বিদাতিরা বিদাতে লিপ্ত, না নবী ইসলামের সুন্নত পালন, না ফরজ ওয়াজেব, না নামাজ, তাহলে আল্লাহ পাক কেমন করে আমাদের সাথে হবেন? ওয়া আকরাজতুমুল্লাহ কারদান হাসানা, আর যদি তোমরা আল্লাহ পাককে কারজে হাসানা দান করো, তাহলে তোমাদের সাথে আল্লাহ পাক রয়েছেন। আর কি দেবেন? বলছেন লাউকা ফেরান্না আনকুম সাইয়াতকুম, তোমাদের গুনাহগুলিকে আমি মাফ করে দেব, মোচন করে দেব। আর এমন জান্নাত গুলিতে তোমাদেরকে দাখিল করব যে জান্নাতের নিম্ন দেশে বহু ঝর্ণা সমূহ প্রবাহিত রয়েছে, আল্লাহ পাক জান্নাত দান করবেন, দুনিয়ায় গুনাহ খাতা মাফ করে দেবেন। এর চাইতে বড় কামিয়াবি আর কি হতে পারে? আপনি যদি কনফার্ম হয়ে মরতে পারেন যে আলহামদুলিল্লাহ আমার উপর কোন গুনহার বোঝা নেই, এর চাইতে বড় কামিয়াবি আর কিছু আছে? এই কাজগুলি করলে আল্লাহ কি বলেছেন? তাহলে কয়েকটি কাজ আবার দেখি আমরা, লাইন আকাম তুমুস সালাতা, নামাজ কায়েম করো, ওয়া আতাইতুমুজ যাকাতা, যাকাত যদি দাও, আর ওয়া আমানতুম বিরাসূলি, যদি রাসূলগণের প্রতি ঈমান নিয়ে আসো, ওয়া আযযারতুম, তাদের সাহায্য রাসূলের নিয়ে আসা, রাসূলুল্লাহ সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিন্তু সেই দিনে যদি সাহায্য সহযোগিতা করো, সেই দিনের দাওয়াত এবং এরশাদের কাজ করো, প্রচার প্রসার করো, দিনের দাওয়াত যতটুকু যেভাবে দিতে পারেন, আপনি হয়তো একটি কিতাবের মাধ্যমে দিতে পারেন, নিজে বলার ক্ষমতা নেই, লিখার ক্ষমতা নেই, কিতাব একটি কিনে দিতে পারবেন আপনি, একটি ক্যাসেট কিনে দিতে পারবেন, একটি সিডি কিনে দিতে পারবেন, কোন জায়গায় হক কথা বলতে পারবেন, কোন জায়গায় অন্যায় প্রতিবাদ করতে পারবেন, কোন জায়গায় পাপ করা বন্ধ করতে পারবেন, কোন জায়গায় নেকির কাজে উপদেশ দিতে পারবেন, ইত্যাদি সবগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর সাহায্য করা এবং দিনকে বলিষ্ঠ করা। ও আকরাজতুমুল্লাহ কারজান হাসানার, আল্লাহকে যদি উত্তম ঋণ প্রদান করো মানে দান খায়রাত করো, অথবা যদি কোন মুসলিম ভাই বোনদেরকে কারজে হাসান আল্লাহর সন্তুষ্টির জন্য ঋণ দাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সাথে রয়েছে। এই ঋণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম কথা, ঋণ নেওয়া থেকে যথাসাধ্য বাঁচার চেষ্টা করতে হবে, এটাতে অভ্যস্ত হন যে আমার যতটুকু চাদর লম্বা আছে ততটুকু পা লম্বা করব। বুঝেন না এই উদাহরণ, হ্যাঁ, চাদর যতটা লম্বা ততটাই পা লম্বা করবো যাতে করে পা না খুলে যায় অথবা এদিকে মাথা না খুলে যায়, অর্থাৎ যতটা আপনার মান্থলি উপার্জন আছে, ইনকাম আছে, চাকরিজীবী হলে চাকরিতে যত টাকা আপনি পান অথবা ব্যবসা হলে যত টাকা আপনার ইনকাম হয়ে আসছে, তত টাকার মাধ্যমে আপনি নিজের পরিবার নিয়ে খাওয়া দাওয়া যে খরচগুলি রয়েছে সেই খরচগুলি আপনি চালাবার চেষ্টা করেন। আর আপনার বেতন হচ্ছে 700 রিয়াল, 400 রিয়াল মোবাইলে যায় স্ত্রীর সাথে কথা বলে, আর 200 রিয়াল খেতে হবে, এইদিকে মা আছে বাবা আছে তারা বলছে টাকা পাঠাও, আর এদিকে 3 লাখ টাকা খরচ করে এসেছি, যেতে পারছি না, 3 বছর 4 বছর হয়েছে দেশে যেতে পারছি না, কেমন করেই বা যাবো, কারণ আমার তো 400 টাকা মোবাইলই খরচ করতে হবে, নাহলে তো বাঁচবো না। হ্যাঁ, এই যদি আমাদের অবস্থা হয় তাহলে কোনোদিনই ঋণমুক্ত হইতে পারবেন না, কোনোদিন ঋণ মুক্ত হতে পারবেন না। সুতরাং যথাসাধ্য ঋণ মুক্ত থাকার জন্য চেষ্টা করতে হবে। তার উত্তম পন্থা হচ্ছে যে আমাকে প্রথম দেখে নিতে হবে, আপনাকে প্রত্যেক ভাইকে দেখে নিতে হবে যে আমার ইনকাম মাসিক কত টাকা, যত টাকা আমার ঘরে আসছে তত টাকার মধ্যে আমার কাজগুলিকে সারব। বরং আমরা যখন প্রবাসী এখানে চিরকাল নয়, এখান থেকে যদি সম্ভব হয় কিছু বাঁচাবার চেষ্টা করব। এ হচ্ছে জ্ঞানী মানুষের পরিচয়। তাহলে কোনোদিনই কারো কাছে ঋণ চাইতে হবে না এবং কখনো আপনার টেনশন হবে না, মানসিক পীড়ায় ভুগবেন না, আপনি সবসময় আলহামদুলিল্লাহ সুখী থাকবেন মানসিক দিক থেকে, আর মানুষের পক্ষ থেকেও সুখী থাকবেন, কেউ আপনাকে কিছু বলতে আসবে না, কেউ আপনার সম্পর্কে এই সমালোচনা করার সুযোগ পাবে না যে এই লোকটি টাকা পয়সা নিয়েছে এতদিন থেকে দিচ্ছে না, কখন যে দেবে, কোনো সুযোগ পাবে না আলহামদুলিল্লাহ। এইভাবে যদি চলার চেষ্টা করেন, ঋণ বিষয়টি বা ঋণ পরিশোধের বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে কোন মানুষ যদি মারা যায় তাহলে পরপর কয়েকটি কাজ করতে হবে, কয়েকটি কাজ তার সম্পর্কে করতে হবে। মাইয়েতের সাথে, মৃত ব্যক্তির সাথে কয়েকটি অধিকার জড়িত। ফারাইজের কিতাবে আমরা যখন ছাত্র জীবনে পড়েছিলাম, ইয়াত আল্লাহ কবিল মাইয়েতে হুকুকুন আরবা, চারটি হক চারটি অধিকার জড়িত হচ্ছে প্রতিটি মৃত ব্যক্তি, যে কোনো মানুষ মারা যাবে তার সাথে চারটি হক জড়িত। প্রথম হক হচ্ছে, হ্যাঁ, না, প্রথম অধিকার, একজন মানুষ মারা গেছে, লাশ পড়ে আছে, কি করতে হবে? কাফন দাফন করতে হবে। ভালো কথা বলেছেন। প্রথম তার হক যে তাকে এখন মাটির নিচে পৌঁছাতে হবে, যদি ভালো ব্যক্তি হয় তাহলে তাড়াতাড়ি ভালো জায়গায় তাকে পৌঁছে দাও, সে আর আল্লাহর নিয়ামত পাক, আরাম পাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা খবরদার বিলম্ব করবে না মাইয়াতকে নিয়ে, অমুক আসুক তমুক আসুক, ও আসছে সে আসছে, না, বিলম্ব করিও না। আর যে ওয়াইন একো শাররান, যদি খারাপ মানুষ হয় তাহলে কি করতে হবে? তাও তাড়াতাড়ি পৌঁছাতে হবে। শাররুন তাজা ওন রেকাবেকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কাঁধ থেকে খারাপকে নামিয়ে ফেলো তাড়াতাড়ি মাটিতে, দেখে আসো, দাফন করে আসো তাড়াতাড়ি। তাহলে সৎ হোক আর অসৎ হোক, এমনকি কাফের হোক বিদিন হোক, জানাজা পড়িয়েন না কাফের বিদিনের, কিন্তু তাড়াতাড়ি করে পুঁতে আসেন মাটির তলায়, তাকে রেখে আসেন, অনিষ্টকে তাড়াতাড়ি করে রেখে আসেন। তো প্রথম হক হচ্ছে মাইয়েতের যে কাফন দাফন করতে হবে, কাফন দাফনের জন্য যে প্রস্তুতি রয়েছে, কারণ অনেক জায়গায় বিনা পয়সা, অনেক গ্রামাঞ্চলে বিনা পয়সা, শহরে বিনা পয়সা হয়, হ্যাঁ, কবরস্থানের জায়গাটুকু কিনতে হয়, অনেকেই জানেন হয়তো শহরে যারা খোঁজ খবর রাখেন, কাফনের কাপড় অনেক জায়গায় গ্রামে ফ্রি পাওয়া যায়, হ্যাঁ, এই দেশে তো সরকার দিয়ে দেয় কিন্তু আমাদের কিনতে হয়, অনেকে কিনতে হয়। তো যাই হোক, এই হকগুলি প্রথম আদায় করতে হবে, জানাজা প্রস্তুত করার জন্য এবং দাফন করার জন্য যতগুলি খরচ খরচা লাগে, প্রথম যা কিছু তার আছে, পরিত্যক্ত ধন আছে, তার ধন থেকে এটা করা হবে। ছেলেমেয়েরা এসে যেমনই মারা গেছে তাড়াতাড়ি করে টাকা পয়সা ভাগ করা শুরু করলো, এটা চলবে না। আগে কাফন দাফনের খরচ দিতে হবে, কাফন দাফন করার পরে যদি কিছু বাঁচে পরে চিন্তা করবে। দুই নম্বর কাজ, দুই নম্বরে হ্যাঁ ঋণ পরিশোধ করতে হবে, লোন দেখতে হবে যে এই ব্যক্তি যে মারা গেছে এর ওপর ঋণ কর্জা কারো আছে নাকি, কেউ টাকা পাবে, আগে থেকে খোঁজ করতে হবে। এগুলি বরং ওসিয়ত লিখে রাখতে হবে যে আমার কাছে অমক অমক ব্যক্তি এত টাকা পাবে, যদি কারো ঋণ নেওয়া থাকে লিখে রাখতে হবে, যাতে করে মরে যাওয়ার পরে আপনার আপনজনরা আত্মীয় স্বজনরা অস্বীকার না করে, আমরা তো জানি না আমরা কোথা থেকে দেব। আর আমাদের দেশে এটি হয় সাধারণত, হয় না? আমাদের দেশে যেই প্রথাটি আছে সেটা হচ্ছে জানাজার নামাজ এখন শুরু হইতে যাচ্ছে, কাতার লেগে গেছে, লোকজন দাঁড়িয়ে গেছে, শুধু তকবীর বাকি আছে, আর তখন হঠাৎ করে একজন বলছে আমি এই মুখের কাছে এত টাকা পাবো, আর এটা সময় নাই, তারা অনেক আগে। এবং যেই ব্যক্তি মারা যাচ্ছে তার জরুরি ছিল যে সে লিখে রাখবে, তার স্ত্রীকে জানিয়ে রাখবে, তার ছেলে মেয়েদেরকে জানিয়ে রাখবে, তার আত্মীয় স্বজন যে কেউ আছে ঘনিষ্ঠ লোক আমানতদার তাদেরকে জানিয়ে রাখবে, লিখিত রাখবে যাতে প্রমাণ থাকে, এসব করে রাখবে যাতে করে হক তাড়াতাড়ি আদায় হয়ে যায়। হক আদায় হওয়ার পরে যাতে করে কবরে যায়, না হলে কবরে আল্লাহ পাকের আজাবে ফেসে যাবে। তো দ্বিতীয় মাইয়াতের অধিকারের কথা বলছিলাম যে ধন সম্পদ যে পরিত্যক্ত ধন আছে তা থেকে ঋণ পরিশোধ করতে, ঋণ পরিশোধ করতে গিয়ে দেখা গেল যে পাঁচ বিঘা জমি ছিল, পাঁচ বিঘা জমি পুরো বিক্রি করতে হইল। বিক্রি করবেন না করবেন না, না বুঝে আরে পাঁচ বিঘা বিক্রি করতে ছেলে মেয়ে কি খাবে, আমাদের দেশের মানুষ করবে, এই লোকটি দশ লক্ষ টাকা ঋণ আছে এর উপর, সুতরাং এই দশ লক্ষ টাকা ঋণ পরিশোধ করতে হলে এর পাঁচ বিঘা জমি আছে সব বিক্রি করতে হয়, করবে? আমার মনে হয় এইরকম আল্লাহর বান্দা পাওয়া মুশকিল আছে আজকালকার জামানায়, আর এই জন্য জান্নাত পাওয়া মুশকিল। আম হাসিব তো আন্তাদখুলুল জান্নাহ, আল্লাহ বলছেন জান্নাত কি অত সস্তা নাকি, এত সহজে হাসিল হয়ে যাবে? জান্নাত অত্যন্ত মূল্যবান, আল্লাহর হক আদায় করতে হবে, মানুষের হক আদায় করতে হবে। আপনার ছেলেমেয়েরা পাঁচ বিঘা জমি নিয়ে খাবে আর আপনি মানুষের হক নষ্ট করে রেখেছেন দশ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা, চলবে? আগে জমি বিক্রি করেন, বাড়িঘর বিক্রি করেন, দিয়ে পরিশোধ করেন। তবে যদি যারা ঋণ পাবে তারা যদি দয়া করে, তারা যদি বিলম্ব করে যে ঠিক আছে অসুবিধা নেই, জমি জায়গা বিক্রি করার প্রয়োজন নেই, আচ্ছা আমরা সময় দিচ্ছি, সেটি আলাদা কথা। কিন্তু এখানে দুই নম্বর হক হচ্ছে যে ঋণ পরিশোধ করতে হয় পরিত্যক্ত ধন থেকে, জমি জায়গার আকারে থাক আর স্বর্ণ চাঁদির আকারে থাক, টাকা পয়সার আকারে থাক, যেখানেই থাক না কেন, যেভাবে থাক না কেন। তিন নম্বরে হ্যাঁ ওসিয়ত, তিন নম্বরে কি করতে হবে, মাইয়্যাতের সাথে যে হক জড়িত তা হচ্ছে ওসিয়ত। ওসিয়ত কাকে বলে? ওসিয়ত আর নসিহতে কি পার্থক্য আছে? হ্যাঁ নসিহত মানে উপদেশ দেওয়া, আমাদের দেশের লোকেরা ওয়াজ নসিহত বলে, বলে না? নসিহত মানে উপদেশ দেওয়া, উপদেশ যে কোনো ব্যক্তির পক্ষ থেকে হইতে পারে, অভিভাবকের পক্ষ থেকে, যে ব্যক্তি মারা যাচ্ছে অসুস্থ ব্যক্তি মৃত সজ্জায় তার পক্ষ থেকে উপদেশ হতে পারে। নসিহত নসিহত করছে যে বাবা ছেলে মেয়েদেরকে তোমরা নামাজ পড়ি, স্ত্রীকে বলছে যে খুব পর্দা পুশিদা হয়ে থাকিও, খুব দিনদারির সাথে থাকিও, খবরদার দিনের বাইরে যেও না, নামাজ গাফিলতি করি, ইত্যাদি নসিহত, ভালো কথা বলছে নসিহত এগুলি। আর ওসিয়ত আর এই নসিহত যে কোনো সময় হতে পারে, সুস্থতায় হতে পারে, অসুস্থতা হতে পারে, মৃত্যুর পূর্ব মুহূর্তে হতে পারে, আগে হতে পারে, যৌবনে হতে পারে, বিদেশে আসছেন আপনাকে আপনার আম্মা আপা নসিহত করছে, নসিহত মৃত্যুর পূর্ব মুহূর্তে যা হয়, আর বিশেষ করে যদি ধন সম্পদের সাথে সম্পর্কিত থাকে, টাকা পয়সার সাথে সম্পর্কিত থাকে, তাহলে একে ওসিয়ত বলা হয়। আল্লাহ পাকে ওসিয়তের কথা কোরআনে কারিমে উল্লেখ করেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন ফাইন কুন্না নিসাআন ফাওকা সনাতাইন ফালাহুন্না সুলুসা মা তারাক। এই লম্বা আয়াতের শেষখানে বলছেন আল্লাহ পাক মিম্বাদে ওয়াসিয়াতিন ইউসি বিহা আও দাইন, অন্য আয়াতে বলছেন মিম্বাদে ওয়াসিয়াতিন তুসুনা বিহা আও দাইন। আল্লাহ পাক এখানে ওয়াসিয়তের কথা উল্লেখ করেছেন আর দাইন লোনের কথা, ঋণ কর্জার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। তাহলে এই দুইটি বিধান রয়েছে, মৃত ব্যক্তি পরিত্যক্ত ধন সম্পদ ছেড়ে যাচ্ছে, আল্লাহ পাক বলছেন ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম, তোমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে আল্লাহ পাক উপদেশ দান করছেন, ওসিয়ত। আল্লাহ পাকের ওসিয়ত হচ্ছে নসিহত উপদেশ, তাহলে ওসিয়ত অনেক সময় নসিহত উপদেশের অর্থে ব্যবহার হয়, আল্লাহ পাকের পক্ষ থেকে উপদেশ কি আদেশ প্রদান। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে ওসিয়ত করেছি মানে আদেশ প্রদান করেছি আল্লাহ পাকের পক্ষ থেকে যে মাতা পিতার সাথে সদাচরণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওসিয়তের কথা কোরআনে কারিম উল্লেখ করেছেন। এই ওসিয়ত ধন সম্পদ সম্পর্কিত, বিশেষ করে যদি ওই মৃত ব্যক্তি তার জীবদ্দশায় বলে গিয়ে থাকে যে আমার ধন সম্পদ থেকে, আমার জমি জায়গা থেকে মসজিদে 5 কাঠা দান করে দিবে, মাদ্রাসায় 10,000 টাকা দান করে দিবে, আমার অমুক নাতি আছে তার বাবা মারা গেছে, নাতি যেহেতু ছেলেরা থাকলে নাতি পাবে না, সুতরাং ওই নাতিকে তার জন্য ওসিয়ত ওলামায়ে কেরাম বলেছেন যে ফরজ, সে ভাগ পাচ্ছে না, বাবা তার মারা গেছে, হয়তো অনেক মেহনত করে গেছে, কিছু রেখে যেতে পারেনি সে, অনেকে এরকম রয়েছেন প্রবাসী আছেন আর সব পাঠাচ্ছেন আমাদের দেশি তরিকায়, বাবার নামে পাঠাচ্ছেন, বাবার নামে পাঠাচ্ছেন, হঠাৎ করে আল্লাহ না করে আপনার ছেলে মেয়ে আছে আর আপনার ইন্তেকাল হয়ে গেল, আপনার আব্বা বেঁচে আছে, টাকা পয়সা কার হাতে, আপনার আব্বার হাতে, আপনার আব্বার ধন সম্পদ কে পাবে, আপনার ভাইয়েরা পেল, আপনার ছেলে মানে আপনার আব্বার নাতি আর কিছু পাচ্ছে না, এই ক্ষেত্রে ওসিয়ত ফরজ, ফরজ ওসিয়ত, আমার নাতিকে 2 বিঘা জমি দিয়ে দিবে, 1/3 অংশ ওসিয়ত করতে পারে, যত ধন সম্পদ আছে তার 1/3 অংশ পর্যন্ত ওসিয়ত করতে পারে, সে মাদ্রাসে দিয়ে দিতে পারে, মসজিদে দিয়ে দিতে পারে, আল্লাহ রাহে দিয়ে দিতে পারে, ইসলামিক প্রতিষ্ঠানে দিয়ে দিতে পারে, আর যে কোনো ব্যক্তিকে দিয়ে দিতে পারে, যে কোনো বন্ধুকে দিয়ে দিতে পারে, যে কোনো যারা ওয়ারেস নয় মানে ধন সম্পদে ভাগ পাবে না তাদেরকে দিবে, যারা ধন সম্পদে আল্লাহ পাক ভাগ নিযুক্ত করেছেন তারা, তাদের জন্য ধন সম্পদের ওসিয়ত জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন একটি হাদিসে, ইন্নাল্লাহ কাদ আতা কুল্লা যি হাক্কিন হাক্কাহু ফালা ওয়াসিয়াতা লিওয়ারিসিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে নিজ নিজ প্রাপ্য দিয়ে দিয়েছেন, কে কি পাবে, ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, বোন থাকলে কি পাবে, মা কি পাবে, বাবা কি পাবে, তাই না, দাদা দাদি কি পাবে ইত্যাদি, স্বামী কি পাবে, স্ত্রী স্বামী মারা গেল তো স্ত্রী কি পাবে, ইন্নাল্লাহ কাদ আতা কুল্লা যি হাক্কিন হাক্কাহু, প্রত্যেক হকওয়ালার হক আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, প্রদান করেছেন, ফারায়েজে কোরআনে রয়েছে, নবীজির হাদিসে রয়েছে, ফালা ওয়াসিয়াতা লিওয়ারিসিন, সুতরাং যেই ব্যক্তি ওয়ারিস হচ্ছে মানে ধন সম্পদে ভাগ পাচ্ছে নির্ধারিত, তার জন্য ওসিয়ত জায়েজ নাই। তাহলে একথা বলা যাবে না, ছেলে আপনার ওয়ারিস হচ্ছে, আপনার আব্বা ওয়ারিস হচ্ছে আর বলছেন আমার আব্বাকে, আমার আব্বা 6 ভাগের 1 ভাগ পাচ্ছে, আচ্ছা না ওনাকে আরো 10,000 টাকা দিয়ে দিও, আরো 1,00,000 টাকা দিয়ে দিও, ফালা ওয়াসিয়াতা লিওয়ারিসিন, যে ধন সম্পদে ভাগ পাচ্ছে তার জন্য ওসিয়ত নেই, ওসিয়ত ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি ধন সম্পদে ভাগ পাবে না কিন্তু তাকে আপনি দিতে চান কিছু, মাদ্রাসা মসজিদই হোক আর কোন ব্যক্তি হোক। তো বলছিলাম তৃতীয় হক যে ওসিয়ত, তাহলে মাইয়াতের ধন সম্পদ 3 নম্বরে দেখতে হবে যে কোন ওসিয়ত আছে কিনা, লিখিত থাকলে তো স্পষ্ট প্রমাণ, অথবা 2 জন সাক্ষী আছে দাঁড়িয়ে বলল যে এই ভাই যে মারা গেছেন উনি বলেছেন যে মসজিদে 5 কাঠা জমি দেব, ছেলে মেয়েরা বলছে যে না না না আমরা দেবো না, আমরা জানি না, চলবে না, 2 জন সাক্ষী যদি মুসলিম থাকে, দিনদার নামাজি মুসলিম, তাহলে দিতে হবে, কারণ এই মৃত ব্যক্তি বলে গেছে, ওই নাতিকে আমার 2 বিঘা জমি দিয়ে দিও বলে গেছে, সাক্ষী 2 জন আছে অথবা লিখিত আছে, এই জন্য লিখিত থাকা উচিত। ছেলেরা আরে 2 বিঘা জমি চলে যাবে, ও নাতি ওই ছেলে পেয়ে যাবে, আমরা আমাদের কমে যাবে, না না না দেবো না, চলবে না, সাক্ষী আছে, দিতে হবে। 3 নম্বরে ভাগ বন্টনের আগে কি ওসিয়ত, তাহলে 3 নম্বরে ওসিয়ত, 4 নম্বরে না জানা ওই ওর মধ্যে সব সামিল, 4 নম্বরে হচ্ছে ধন সম্পদ ভাগ করা, এখন বাকি যে পরিত্যক্ত ধন সম্পদ আছে এখন ভাগ করেন যে যা পাবে, এখন ছেলে বলতে পারে যে আমার ভাগ, আমরা ভাগ করি, ছেলেরাই তো আমাদের সবকিছু দখল করে নিচ্ছে, ওদের কাছে ওরা আবার কার কাছে চাইতে যাবে, হ্যাঁ মেয়েদের ক্ষেত্রে বলবো কারণ এরা আমাদের সমাজে মজলুম নির্যাতিতা, বিয়ে দিয়ে দিল মানে বিদায় করে দিল, আর দেবে না কিছু, আর এমন তারা দুর্বল মানসিক দিক থেকে যে চাওয়াটাকেও বড় লজ্জার ব্যাপার, কি করে ভাইয়ের কাছে চাইব, ভাইয়ের কাছে চাইলে আর ভাইয়ের বাড়ি আসতে পারবে না, তার মানে হোটেলে কিছু ডিপোজিট রেখে যেতে হবে, দুনিয়ায় কোন হোটেলে দামামে খেলে তো কোন ডিপোজিট রাখতে হয় না, রাখতে হয় নাকি, যাচ্ছেন নগদ পাঁচ রিয়াল দিচ্ছেন দশ রিয়াল দিচ্ছেন খেয়ে দেবেন, এর জন্য অগ্রিম কিছু ডিপোজিট দিয়ে যেতে হচ্ছে। কিন্তু ভাইয়ের বাড়ি আমাদের দেশে ভারত বাংলাদেশ পাকিস্তানে শোনেন, অধিকাংশ ভাইয়ের বাড়িতে বোনকে যদি আসতে হয় রাস্তা খোলা রাখতে হয় তাহলে জমি জায়গা নেওয়া চলবে না, রাখতে হবে। কারণ আসি ছেলে মেয়ে নিয়ে আসবো, দশ দিন থাকবো, খাবো দাবো, তো কিছু রাখতে হবে। নিয়ে গেলে রাস্তা বন্ধ করে দিবে ভাই। কেমন জালেমের জালেম আমাদের অধিকাংশ ভাইয়েরা। অন ইসলামিক প্রথা যেখানে নারীদের ওপর নির্যাতন হয়েছে, এই নারী নির্যাতন দূর করেন। আর নারী নির্যাতনের নামে আজকাল নারীদের ইজ্জত নিয়ে খেলা, তাদেরকে রাস্তায় মাঠে ঘাটে নামিয়ে দেওয়া, রাজনীতিতে পলিটিক্সে নামিয়ে দেওয়া, এগুলি অন ইসলামিক কাজ। যেখানে নারীর হক রয়েছে সেখানে নীরব রয়েছে, চুপ রয়েছে জাতি, জাতির নেতারা। আর যেখানে নারীর হক নেই, যেখানে নারী যদি বেরিয়ে যায় রাস্তাঘাটে মাঠে ঘাটে কলকারখানায় বেরিয়ে, যেখানে তাদের ইজ্জত নষ্ট করা হবে, ধর্ষিত হবে, তারা সেখানে তাদেরকে বের করতে চায়। কারণ নারীদের সম্পর্কে এই জালেম পুরুষদের অসৎ নিয়ত রয়েছে, নিয়ত সৎ নেই। তো বলছিলাম যে চার নম্বরে তখন ভাগ, হ্যাঁ বোন আসছে, আসুক আর না আসুক, ভাইকে বলতে হবে যে আসো বোন, আব্বা মারা গেছেন, এখন তাড়াতাড়ি করে আমরা এখানে একে জমিগুলি খাবো, জমি ভাগ করি, তুমি তোমার জমি নিয়ে যাও, এই যে টাকা আছে এক লক্ষ টাকা আছে যাও, এত টাকা ভাগ পাচ্ছ, তুমি ভাগ নিয়ে যাও। মাকে বলবে মা আপনার ভাগ এতটা, আপনি এটা নেন, নিয়ে যান, এইভাবে ভাগ করে দেবে। তো বলছিলাম এই ঋণের আলোচনা করতে গিয়ে এদিকে এগিয়ে যেতে এই জন্যই হল যে এতেও আমাদের দেশে কুসংস্কার রয়েছে, সুতরাং সেগুলি দূর করার প্রয়োজন রয়েছে। ঋণের কথা বলছো, ঋণ কত গুরুত্বপূর্ণ, যে ওসিয়তের আগে ঋণ পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধ করতে গিয়ে সমস্ত ধন সম্পদ জমি জায়গা শেষ হয়ে গেল, তাহলে আর ওসিয়ত নেই। ওসিয়ত যে করা ছিল, এমন একজন লোক উদাহরণস্বরূপ ধরুন যে তার উপর এক লক্ষ টাকা ঋণ আছে, আর সে ওসিয়ত করে রেখেছে যে মসজিদে দশ হাজার টাকা দিয়ে দিও। এক লক্ষ টাকা ঋণ আছে আর ওর যে টাকা পয়সা আছে বা জমি জায়গার দাম এক লক্ষ টাকা, ঋণ পরিশোধ করলে আর ওসিয়ত তার বাস্তবায়ন করা হয় না, কি করতে হবে, ঋণ পরিশোধ করে দিতে হবে। ওসিয়ত থাকলে ওসিয়ত বাস্তবায়ন করার সময় টাকা পয়সা নেই শেষ। ছেলেমেয়েরা খালি হাতে জন্মজুর হইতে হবে, সকালে যেতে হবে, সন্ধ্যায় খেটে খেতে হবে, রিক্সা চালাতে চালাক, রিক্সা চালাক, কিন্তু ঋণ পরিশোধ করতে হবে, ঋণ আগে পরিশোধ করতে হবে। কত গুরুত্বপূর্ণ বিষয়টি ঋণের। ঋণ নেওয়ার সময় আমাদের অন্তরে যদি আমরা নি ঋণ, আল্লাহ না করে প্রথম কথা ঋণ নিতে হয়, কিন্তু ঋণ যদি নেন তো কোন দোষনীয় ব্যাপার নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাইকে ঋণের আদান প্রদান করেছেন, লোন কর্জা নিয়েছেন দিয়েছেন করেছেন নবী করিম সাল্লাম সাহাবাইকে। সুতরাং নেওয়া যেতে পারে, কিন্তু যদি এতে থেকে বেঁচে থাকেন যেমন বললাম তাহলে ভালো। ঋণ যখন নেবেন কারো কাছে তখন অন্তরে যাতে করে এখলাস থাকে। কিসের এখলাস? যে আমি যে সময় নির্ধারিত হয়েছে তার আগে আদি করব, বা যথাসাধ্য তাড়াতাড়ি করে এই ঋণ পরিশোধ করে দেব, ঋণ পরিশোধ করলেই আমি আরাম পাব, এগুলো হচ্ছে এখলাসের অন্তর্ভুক্ত। আমার উপরে ঋণ রয়েছে, কেন ঋণ থাকবে, ঋণ তাড়াতাড়ি আদায় করব, আর ঋণ পরিশোধ করে দিলেই আমি আরাম পেলাম। ঋণ আল্লাহ যদি দেরিও হয় যাতে করে আমি তাড়াতাড়ি করে আর ঋণ পরিশোধ করতে পারি, আল্লাহর কাছেও কামনা করতে হবে এবং অন্তরে সততাও রাখতে হবে, মনের ইচ্ছাও রাখতে হবে এবং এর জন্য প্রচেষ্টাও চালাতে হবে। শুধু মনের ইচ্ছা রাখলে, মনের ইচ্ছা আছে কিন্তু দিচ্ছেন না, চলবে? তো মনের ইচ্ছাও থাকতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে ঋণ পরিশোধ করার, এবং তার সাথে সাথে চেষ্টাও করতে হবে যে ঋণটা যাতে করে আমার তাড়াতাড়ি পরিশোধ হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা ঋণ নেওয়ার পরে পরিশোধের ইচ্ছা রাখবে আল্লাহ পাক তাদের সাহায্য করবেন। আর যদি কেউ ঋণ নেওয়ার সময় যদি মনে গোলমাল থাকে, ঋণটা পেয়ে তো যায়, দেখা যাবে, কখন দিব দেখা যাবে, আল্লাহ পাক সর্বনাশ করে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বুখারী শরীফে রয়েছে, মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাআহা, যেই ব্যক্তি কোন মানুষের ধন সম্পদ নিল, ধার নিল, ইউরিদু আদাআহা, উদ্দেশ্য হচ্ছে আদায় করে দেওয়া, আমি আদায় অবশ্যই করব, অবশ্যই করব, ইনশাআল্লাহ করব, এই নিয়ত নিয়ে আমি ঋণ নিলাম, আদাল্লাহু আনহু, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে তার ঋণ পরিশোধ করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ ঋণ পরিশোধ করবেন, আল্লাহ কোনদিন দিতে আসবেন, কিন্তু আল্লাহই দাতা, যেহেতু আল্লাহ পাক তাকে তৌফিক দেবেন, এমন রেজেকের দ্বার খুলে দেবেন দেখছেন যে আমি 2 লাখ টাকা ধার করে এসেছি আর এসে তো আমার বেতন তো কম, 500-700 টাকা বেতন, এতে বাবা মা কি পাঠাবো কি, আর নিজের খাওয়া খরচ কি রাখবো, আর এত টাকা কি করে ঋণ পরিশোধ করবো, অনেক চিন্তায় আছেন আপনি। কিন্তু যখন আপনি ঋণ নিয়েছেন তখন আল্লাহর সাথে ইখলাসের সাথে ঋণ নিয়েছেন, আল্লাহ এই ঋণ যাতে করে আমি তাড়াতাড়ি পরিশোধ করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও, ইরিদু আদাহা, ইচ্ছা আছে আদায় করার, তার আল্লাহ পাক এমন রিজিকের রাস্তা খুলে দেবেন যে আপনাকে ভাবতে হবে না। ওয়ার যকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, মহান আল্লাহ ইরশাদ করেছেন ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে যে ঋণ তো নিয়েছি আল্লাহ কিন্তু আল্লাহ মাফ করো, যাতে করে ঋণ পরিশোধের আগে মত না চলে আসে, আল্লাহকে ভয় করল আর কি করল, আল্লাহর উপর ভরসা করল। আল্লাহ তোমার ভরসা, আমার না কফিলের ভরসা, না এই চাকরির উপর ভরসা, না দুনিয়ার কোন ব্যক্তির উপর ভরসা আল্লাহ, না আর কারো উপর ভরসা আল্লাহ, একমাত্র তোমার ভরসা। ওমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহকে ভয় করলে আল্লাহ এক রাস্তা খুলবেন, আর 2 নম্বর আল্লাহ পাক এমন জায়গা থেকে তার ঋণ পরিশোধের ব্যবস্থা দেবেন, রিজিকের রাস্তা খুলে দেবেন, লা ইয়াহতাসিব সে কল্পনাও করেনি, তার কল্পনার বাইরে ছিল। আর তারপরে যদি ভরসা করেন, তাকওয়া অর্জন করলেন, অন্তরে আল্লাহর ভয় যে আমি এক পয়সা কারো খেয়ে মরব না, আত্মসাত করে মরব না, ঋণ পরিশোধ করব, এই তাকওয়া। আর তার সাথে সাথে আল্লাহর উপর ভরসা যে আল্লাহ তুমি সবকিছুর মালিক, আল্লাহ আল্লাহ ঋণ পরিশোধের তৌফিক দাতা, একমাত্র তুমি, তোমার উপর ভরসা। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, তাহলে আল্লাহ পাক তার জন্য যথেষ্ট, তার ঋণ আদায় কেমন করে করতে হবে আল্লাহ পাক যথেষ্ট তার জন্য। এই ঈমান আমাদের থাকতে হবে কোরআনে কারিমের প্রতি, যে আল্লাহ পাক যদি স্বতন্ত্র থাকে আপনার আমার, তাহলে আল্লাহ পাক অবশ্যই তৌফিক দেবেন। ওয়ামান আখাযা ইউরিদু ইতলাফাহা, আর কোন ব্যক্তি যদি কারো কাছ থেকে লোন নিল, আজকাল যারা ব্যাংকে লোন নেয় তাদের অবস্থা জানেন কি, হ্যাঁ যারা ব্যাংকে লোন নেয় অধিকাংশই তারা উদ্দেশ্য বেমানে আত্মসাত করা, বিশেষ করে বড় বড় পয়সাওয়ালা, হকি কি করবে ধরে নিয়ে আসবে কোন রকম করে বেইমানি করে আত্মসাত করে এদিক সেদিক করে, শেষে দেখা যাবে যদি একেবারে মানে নিরুপায় হয়ে যায়, না দিলে আর হচ্ছে না, একেবারে জেলে চলে যেতে হবে, তখন হয়তো দেবে, না হলে সোজা ভাবে কখনো দেবে না। এক তো হারাম সুদের ওপর ঋণ নিয়ে আসে, তারপরে যদি সুদই নাও হয়, ধরেন ইসলামী ব্যাংকের সাথে আদান প্রদান করছে, তারপরে যদি এরকম করে যদি কোন ব্যক্তি ব্যক্তির কাছ থেকে কোন প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নেই, ইউরিদু ইতলাফাহা, কিন্তু ঋণ পরিশোধের ইচ্ছা নেই, টাকা হাতে পেয়ে গেছে। আর আজকালকার অধিকাংশ মানুষের অবস্থা, আমি মাঝে মাঝে বলি, ব্যক্তি আলোচনায় বলি এই কথা, যে আজকাল কোন ব্যক্তিকে ঋণ দিয়ে দেন, যে তার দয়ার আশাবাদী হয়ে যান আপনি, বুঝতে পারছেন তো আশা করি, তার দয়ার আশাবাদী, তার যদি দয়া মায়া হয় যে বেচারা দিয়েছে তার টাকা, তো টাকাটা দি, কোনদিন দয়া হয়তো দেবে, আর যদি দয়া মায়া না হয়তো দেবে না, তার রহম করম দয়ার উপর আপনি নির্ভরশীল। এখন আপনার যে ন্যায্য হক আপনি দিয়েছেন, আপনার মেহনত করার টাকা, আপনি যে চাইবেন আর যথাসময় যে সময় দিতে চেয়েছে দেবে, বা আপনার যখন প্রয়োজন হয়েছে এখন হঠাৎ করে দেশে যাচ্ছেন ভাই টাকাটা দাও, যেখান থেকে হোক ব্যবস্থা করে দেবে, না না না না, নিজের কাজ চলতে আছে, আমার সমস্ত কাজ চলতে আছে, আমার কাজে বাধা নেই, কিন্তু ঋণ পরিশোধ দয়া হইলে দেবে, আর যদি দয়া না হয় নিষ্ঠুর হয়ে দেবে না, আল্লাহর ভয় নেই, পরকালের চিন্তা নেই, আল্লাহর কাছে জবাবদাহি করতে হবে, জাহান্নামে যেতে হবে, মানুষের হক খেয়ে মরলে আল্লাহ পাক কোনদিন মাফ করবেন না, আল্লাহর হক কোনদিন মাফ করতে পারে, মানুষের হক আল্লাহ মাফ করবে না, এসব চেতনা ঈমান অনেক দূরে চলে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা, যেই ব্যক্তি কারো কাছ থেকে ঋণ নিল, কর্জা নিল, তারপরে দেওয়ার উদ্দেশ্য নেই, আল্লাহ তাকে ধ্বংস করে দেবেন, আতলাফাহুল্লাহ নষ্ট করে দেবেন, সর্বনাশ করে দেবেন। বুখারী শরীফের হাদিস, তিরমিজি এবং মুসলিম শরীফের আরেকটি হাদিস রয়েছে যে ঋণের গোনা মাফ হয় না, ঋণের গোনা মাফ হয় না। যতগুলি আমল রয়েছে সবচাইতে ফজিলতর আমল বলা হয়েছে, সবচাইতে ফজিলতর আমল এবং কষ্টকর আমল কি হতে পারে, জিহাদ, সবচাইতে ফজিলতর আমল এবং কষ্টের আমল। আল্লাহ পাক বলেছেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপর জিহাদ বিধিবদ্ধ করা হয়েছে কিন্তু তা বড়ই কষ্টকর, তাতে ঝুঁকি নিতে হয়, ছেলে মেয়ে ইতিম হবে, স্ত্রী বিধবা হবে, মা বাবার রুজি রোজগার রাস্তা বন্ধ হবে। সুতরাং এখানে গিয়ে মোনাফেকদের চেনা গিয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। নামাজেও চেনা যায়নি, রোজাতেও চেনা যায়নি, হজ জাকাতেও চেনা যায়নি, চেনা গিয়েছিল এই ওহদের ময়দানে গিয়ে রাস্তায় 300 মোনাফেক বেরিয়ে চলে আসল, সেখানে গিয়ে চিহ্নিত হইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিহাদ ইসলামের সর্বোচ্চ চূড়া, চূড়া চূড়া সব উপরে থাকে তাই না, দেখছেন ষাঁড়ের চূড়া, হ্যাঁ চূড়া, ইসলামের চূড়া হচ্ছে জিহাদ। জিহাদ করে, শুধু জিহাদ করে ফিরে আসলো না, বরং সেখানে নিজের জান মাল সবকিছু কুরবানি করে চলে আসলো, শহীদ হয়ে গেল। কিন্তু তার উপর 10,000 টাকা ঋণ ছিল, মাফ করবেন আল্লাহ পাক? আল্লাহ পাক মাফ করবেন না। এত বড় মর্যাদা পাওয়ার পরেও সে আজাবে থাকবে, আল্লাহ পাকের জাহান্নামে জ্বলতে থাকবে, আল্লাহ পাক মাফ করবেন না। নবী করিম সাল্লামের হাদিস সহি মুসলিমের হাদিস শুনেন, তিরমিজির হাদিস, আন্না রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাল ইউগফারু লিশ-শাহীদ কুল্লু যামবিন, শহীদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, শহীদের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করবেন, ইল্লা দাইন, তবে ঋণ কর্জের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না। আশা করি যে সব ভাইরা কর্জ নিচ্ছেন, অসৎ নিয়ত যদি থাকে তো নিয়তকে সৎ করে নেবেন। যেসব ভাইরা কর্জ নিতে বাধ্য হচ্ছেন, কর্জের আদান প্রদান করতে হচ্ছে, আল্লাহকে ভয় করবেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটি হাদিস আমাদেরকে সতর্ক করার জন্য যথেষ্ট, যদি আখেরাতে ঈমান থাকে, যদি জান্নাতে ঈমান থাকে, যদি জাহান্নামে ঈমান থাকে, কবর আজাবে আমাদের ঈমান থাকে, তাহলে যথেষ্ট। আল্লাহর রাস্তায় আমাদের এতটুকু ইমানই নেই আমরা আজকালকার মানুষ, আমি প্রথম নিজের কথাই বলছি, আমাদের এতটুকু ইমানই নেই যে হয়তো আল্লাহ রাস্তায় জিহাদে বেরোতে পারবো। আল্লাহ যেন মাফ করে দেয়, আল্লাহ যেন মাফ করে দেন আমাদেরকে। আর তারপরে যদি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায়, তারপরে মাফ করবেন না আল্লাহ পাক রব্বুল, যদি ঋণ থাকে কাঁধের ওপর, চিন্তা করতে পেরেছেন? তবে জিহাদের বিষয়টি এটা ভাববেন না যে কোন একজন লোক বলল জেহাদ জিহাদ, না, আজকাল জিহাদের নামে সন্ত্রাসী কাজকর্ম হচ্ছে, সেগুলি থেকে সতর্ক থাকবেন, নিজের ছেলে মেয়েদেরকে সতর্ক করবেন। জিহাদের শরীয়তে বেশ কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলি পূরণ করতে হবে, সেই অবস্থা যখন তৈরি হবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদ ফরজ করেছেন, সশস্ত্র জিহাদ। আর না হলে কথার জিহাদ, কলমের জিহাদ, দাওয়াতি জিহাদ, কোরআনের জিহাদ, এসব জিহাদ সর্ব অবস্থায় মজুদ রয়েছে। নফসের জিহাদ, নিজের সাথে জিহাদ, শয়তানের বিরুদ্ধে জিহাদ, পাপিষ্টদের বিরুদ্ধে জিহাদ, অন্যায়কে নির্মূল করার ক্ষেত্রে কথার দ্বারা অন্তরে ঘৃণা করে সর্বনিম্ন স্তর, এই সব সমস্তগুলি জিহাদের সামিল। তো জিহাদ বহু প্রকার রয়েছে, যেগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন সেগুলি যেন সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করেন। আর যতদূর আমাদের তৌফিক দেননি বা সেসবের শর্ত পুরো হয়নি, আল্লাহ পাক যখন শর্ত পুরো করবেন তখন উম্মতে মুসলিমা তা আদায় করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস শুনাই, মুসলিমে এবং নাসাইতে রয়েছে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে এক সাহাবী বলছেন, জিজ্ঞাসা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিজ্ঞাসা করলেন যে কি বললে তুমি, জিজ্ঞাসা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো শুনেছেন, আবার রিপিট করে শুনতে চাইছেন, কাইফা কুলতা, কি প্রশ্ন করলে তুমি, বলছেন প্রশ্ন করে আর আয়াত, আচ্ছা বলুন তো ইয়া রাসূলুল্লাহ, ইন কুতিলতু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাহে যদি আমি হত্যা হয়ে যাই, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলাম, আ ইউকাফারু আন্নি খাতায়ায়া, আমার গুনাহ খাতা কি মাফ হবে, আমার গুনাহ মাফ হবে, আল্লাহর রাস্তায় আমি শহীদ হয়েছি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, ওয়ান্তা সাবিরুন মুহতাসিবুন মুকবিলুন গায়র মুদবির, তবে এই রাস্তায় গিয়ে গুনাহ মাফ হবে যদি তুমি ধৈর্যশীল হও, না ধৈর্যশীল না, পয়সার জন্য গিয়েছ, খ্যাতির জন্য গিয়েছ, নেতৃত্বের জন্য, হ্যাঁ দেশে তোমার খ্যাতি ছড়াবে, সবাই জানবে যে এক বীর পুরুষ ছিল, বাহাদুরি দেখাবার জন্য গিয়েছ, না ধৈর্যশীল হয়ে গিয়েছ, মুহতাসিব নেকির আশায় গিয়েছ, মুকবিলুন এবং সামনে বাড়তেই থেকেছ, গায়র মুদবির, আল্লাহর শত্রুকে কোনদিন তোমার পৃষ্ঠ দেশ দেখাওনি, পিঠ দেখে রণক্ষেত্র থেকে পালিয়ে যাওনি, তাহলে আল্লাহ পাক মাফ করবেন, ইল্লা দাইন, তবে ইল্লা আছে, কিন্তু ঋণের গুনাহ আল্লাহ মাফ করবেন না। এই অবস্থা তো ফাইন না, জিবরিল আলাইহিস সালাম কাল আলী জালিকা, জিবরিল আলাইহিস সালাম এখনই এসে আমাকে জানালেন এই কথা। তোমার প্রশ্ন হইল নবী সাল্লামকে যদি প্রশ্ন করা হয়তো দিন সম্পর্কে, ওহির অপেক্ষায় থাকতেন যদি এর আগে ওহি নাজিল হয়ে থাকে, যদি এর উত্তর আগে এসে থাকে তাহলে সেই উত্তরই দিলেন কোরআন এবং হাদিসে। ওহি কোরআনি আকারে হোক আর হাদিসের আকারে হোক যদি ওহি এসে থাকে তো ভালো কথা, আর যদি ওহি না এসে থাকে তাহলে প্রতীক্ষায় থাকতেন জিজুরাইল আসুক আর একটু নীরব থাকতেন। অনেক সময় তাড়াতাড়ি সাথে সাথে চলে আসতো ওহি, চলে আসতো আল্লাহ সাত আসমানের পর থেকে, দ্রুত ওহি চলে আসতো আল্লাহর পক্ষ থেকে, আর কখনো কখনো একটু বিলম্ব হইতো। আচ্ছা পরে জবাব দিচ্ছি, পাঁচ মিনিট দশ মিনিট আধা ঘন্টা হয়তো ওই প্রশ্নকারী বসে আছে, নবী সাল্লাম জিজ্ঞাসা করছেন আইনা সাইল, প্রশ্নকারী কোথায়, আনায়া রাসূলুল্লাহ আমি, নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে তোমার প্রশ্নের উত্তর হচ্ছে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেন ফাইন জিবরিল আলাইহিস সালাম কাল আলী যালিকা, আমাকে বলে গেলেন এখনি যে যদি কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় ধৈর্যশীল হয়ে নেকির আশায় সামনে বাড়তে থাকে, আল্লাহর রাস্তায় যদি জিহাদ করে গোনা খাতা মাফ হবে, ইল্লা দাইন, তবে ঋণের গোনা মাফ হবে না। এই হচ্ছে আল্লাহ পাকের ওহী। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন এবং হাদিসের প্রতি আমল করার তৌফিক দান করেন। নবী করিম সাল্লামের আরেকটি হাদিস শোনায় ঋণ যে কত গুরুত্বপূর্ণ বিষয় এবং ঋণ সম্পর্কে আমরা যে কত গাফিল এবং উদাস, এত গাফিলতিতে আছি যে ঋণের বোঝা আছে কোনো খোঁজ খবরই নেই। অনেক টাকা দশ বছর আগে কারো ধার খেয়ে রেখেছেন, কোন ডিস্ট্রিক্টে ছিলেন ওখান থেকে চলে এসছেন, আর হয়তো অন্য কোন দেশে গিয়েছিলেন ওখানে খেয়েছেন, কুয়েতে গিয়েছেন ওখান থেকে কিছু খেয়েছেন, কেউ গিয়েছিলেন আপনার মালয়েশিয়া ওখান থেকে খেয়েছেন, কোনো খবর নেই, খেয়ে চলে গেছেন, খবরই নেই। এখন হয়তো খুব ভয় হইলে মাসলা জিজ্ঞেস করেছেন, আচ্ছা ওই লোকের তো খোঁজ খবর রাখি না, কেন রাখেন না, আপনি টাকা নিতে পারছেন, তার আপনি অ্যাকাউন্ট নম্বর রাখতে হবে না, তার ঠিকানা রাখতে হবে না আপনাকে, আপনি এই ক্ষেত্রে গাফিলতি করেছেন, সুতরাং আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নাফসুল মুমিনে মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইউকদানহু, মুমিন বান্দার আত্মা তার ঋণের সাথে ঝুলন্ত অবস্থায় থাকে, হ্যাঙ্গিং থাকে। নাফসুল মুমিনে মুআল্লাকাতুন বিদাইনিহি, তার ঋণ লোনের সাথে মুমিন বান্দা, বলা হয়নি ফাসিকের কথা, বলা হয়নি বেনামাজির কথা, বলা হয়নি কাফিরের কথা, মুমিন পাঁচক্ত নামাজি, তারপরও তার আত্মা তার ঋণের সাথে ঝুলন্ত অবস্থায় আছে কতক্ষণ পর্যন্ত, হাত্তা ইউকদানহু, যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ করা না হবে, সে নিজে করে মরুক আর না হলে তার পক্ষ থেকে কেউ করুক, যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ না হয়েছে আল্লাহ পাক মাফ করবেন না এবং তার আত্মা ওই ঝুলন্ত অবস্থায় আজাবে থাকবে। ফাঁসির মঞ্চে যদি কেউ ঝুলে থাকে, কোন লাশ ঝুলে থাকে, কেমন লাগবে দুনিয়াতে, আর আল্লাহ পাকের আজাব যে এর চাইতে কত শক্ত আজাব হবে, আল্লাহ পাক ভালো জানেন, সেই জাহান্নামে ঝুলন্ত অবস্থায় থাকতে। হাদিস মুসনাদ আহমদ রয়েছে, তিরমিজি রয়েছে, ইবনে মাজাহ রয়েছে, হাদিসটি আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ বলছেন যে সহীহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার উপর ঋণ থাকত জানাজা তার পড়তেন না, জানাজা পড়তেন না। সুতরাং এটি হচ্ছে নবী সাল্লামের সুন্নত। হাদিসগুলি শোনাচ্ছি দুই একটি পরে, মনে রাখবেন যে কোন ব্যক্তির ওপর যদি ঋণ থাকে, জানতে পারলেন যে ঋণ আছে, জানাজা পড়তে চলে গেছেন অথবা জাননি তার আগেই, এই লোকের ওপর ঋণ আছে, যতক্ষণ ঋণ পরিশোধ না করা হবে এলাকার সৎ লোকের আলেম ওলামা পরেজগার লোকেরা মুত্তাকি লোকেরা হালাল যারা খায় ভালো মানুষরা তারা নামাজ পড়বে না। দলিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নামাজ পড়েননি, সাহাবাই কেরাম নবী সাল্লামের তুলনায় সাহাবাই কেরাম সেই জামানার সাধারণ, যদি আমাদের তুলনায় তারা বিশিষ্ট ব্যক্তিত্ব, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তারা সেই জামানার সাধারণ মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লু আলা সাহেব, তোমরা নামাজ পড়ো, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তির জানাজার নামাজ পড়বো না। আজকালকার জামানায় বিশিষ্ট আলেম ওলামা এলাকার পরহেজগার লোকেরা নেতৃস্থানীয় ব্যক্তিরা তারা বলবে যে অমুক ব্যক্তির উপর ঋণ আছে, সুতরাং আমরা তার জানাজা পড়ব না, ঘোষণা করে দিবে, যাতে করে আগামীতে এলাকার কোন লোক এই ঋণের অবস্থায় না মারা যায়, আর ভালো করে তার জানা থাকে যে ঋণের অবস্থা আমি যদি মারা যাই তো আমার সাথে এই এরকমই হবে, আমারও জানাজা এলাকার আলেম ওলামারা পরহেজগার লোকেরা পড়বে না, যাদের দোয়া কবুল হতে পারে, মুত্তাকি পরহেজগার তাহাজ্জুদ গুজার এলাকার যারা সলেহীন নেতৃস্থানীয় ব্যক্তি ভালো মানুষরা তারা আমার জানাজা পড়বে না, ওই বেদিন বেনামাজি ফাশেক ওদের হাতে ছেড়ে দেওয়া হবে, ওদেরকে দিয়ে আমাকে মাটিতে পোতা হবে। একথা জানা থাকলে সংশোধন হবে না, সংশোধন অবশ্যই হবে। এইরকমই আত্মহত্যার ক্ষেত্রেও মাসলা, জানাজা পড়বে কিন্তু একেবারে সাধারণ লোকেরা জানাজা পড়বে, নেক লোকেরা জানাজা পড়বে না। বেনামাজির মাসলা এর চাইতে মারাত্মক, বেনামাজির মাসলা এর চাইতে মারাত্মক। আল্লামা ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাই নামাজ ত্যাগের বিধানে উল্লেখ করেছেন যে কেউ জানাজা পড়বে না, বেনামাজির জানাজা কেউ পড়বে না, শত পড়বে না, অশত পড়বে না, আলেমও পড়বে না, জাহিলও পড়বে না, কেউ পড়বে না, এমনিতে নিয়ে গিয়ে পুঁতে দেবে। এ বিষয়ের উপর বেশ কিছুদিন আগে বিস্তারিত আলোচনা হয়েছে, সুতরাং আর সেদিকে যাচ্ছি না। সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। এই সাহাবীর একটি বৈশিষ্ট্য আছে, এখানে আলোচনার মধ্যে বলি। সালামিনা আকওয়া রাদিয়াল্লাহু তাআলা এত বেশি দৌড় দিতে পারতেন, রান, এত ফাস্ট ছিলেন তিনি, যে শক্তিশালী ঘোড়া এবং তাকে কম্পিটিশন লাগানো হইত, ঘোড়ার আগে তিনি দৌড়িয়ে ফাস্ট হয়ে যেতেন। বলছেন যে কন্যা জলুসান ইন্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম। ইজ উতিয়া বি জানাজাতিন, হঠাৎ করে একটি জানাজা নিয়ে আসা হইল। ফাকালু সাল্লি আলাইহা, লোকেরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি এই জানাজা পড়ে দিন। ফাকাল হাল আলাইহি দাইন, নবী করিম সাল্লাম জিজ্ঞাসা করতেন প্রত্যেকটি মাইয়েতকে জানাজার জন্য নিয়ে আসা হলে জিজ্ঞাসা করতেন হাল আলাইহে দাইনুন। দেখুন এই হাদিস তিন তিনবার করে তিনটি জানাজ আসবে, প্রত্যেকটিতে জিজ্ঞাসা করেছেন। তাহলে বোঝা গেল এই হাদিস থেকে যে যেই ব্যক্তি ইমাম হবেন এলাকার, খতিব হবেন, অথবা যেই ব্যক্তি নেতৃস্থানীয় ব্যক্তি আর ইমামতিতে যাচ্ছেন জানাজার, তিনি জিজ্ঞাসা করবেন যে ভাই এই যে মৃত ব্যক্তি আর মাইয়েত নিয়ে আসা হয়েছে, লাশ নিয়ে আসা হয়েছে, এর উপর কি ঋণ আছে, কারো কোনো দাবি দেওয়া আছে, কারো কোনো কর্জ আছে, বলুন এখন। হাল আলিহি দাইনের সুন্নতের উপর আমল করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করলেন হাল আলিহি দাইন, এর উপর কি কোন লোন আছে? কালু, লোকেরা বলল ইয়া রাসূলুল্লাহ কোন ঋণ নেই। কালা ফাহাল তারাকা শাইয়ান, কোনো কিছু আছে, ধন সম্পদ টাকা পয়সা আছে, জমি জায়গা আছে? কালুল্লাহ কিছু নেই। আপনি জানাজা পড়ুন। কালা হাল আলাইহি দাইন, আবার জিজ্ঞাসা করলেন এর কি উপর ঋণ আছে? কিলান নাম, হ্যাঁ এর উপর ঋণ আছে। কালা ফাহাল তারাকা শাইয়ান, ঋণ তো আছে, ঋণ পরিশোধ করার জন্য কিছু পরিত্যক্ত ধন আছে। হাল তারাকা শাইয়ান, পরিত্যক্ত কিছু ধন আছে, জমি জায়গায় হোক আর খেজুর বাগানই হোক আর টাকা পয়সায় হোক স্বর্ণ চাঁদি হোক, আছে কিছু দিনার দিরহাম হোক। কালু, লোকেরা বললেন সালাসাতু দানানির, তিন দিনার আছে, তিনটি স্বর্ণ মুদ্রা আছে। ফাসাল্লা আলাইহা, নবী সাল্লাল্লাহু আলাইহি দেখলেন যে ওর ওপর দুই দিনার একটি রিবায়ত আছে, অথবা তিন দিনারই হোক, বিভিন্ন রিবায়ত রয়েছে, ওর ঋণ ছিল, ঋণ পরিশোধ ওই দিয়ে হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি কি করলেন, ঋণ পরিশোধ যখন করে দেওয়া হলো জানাজা পড়লেন। সুম্মা উতিয়া বিসালেসা, তারপরে তৃতীয় ব্যক্তিকে নিয়ে আসা হলো। ফাকারু সাল্লি আলিহা, সাহাবাইকে আমরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তির জানাজার নামাজ পড়িয়ে দিন। কালা ফাহাল হাল তারাকা শাইআন, কিছু আছে? কালুল্লাহ কিছু নেই, পরিত্যক্ত ধন নেই, একেবারে নিঃস্ব ব্যক্তি, সর্বহারা ব্যক্তি। কালা ফাহাল আলাইহে দাইনুন, এর উপর ঋণ আছে? কালু নাম, হ্যাঁ ঋণ আছে, ঋণ আছে সালাসাত দানারি, তিন দিনার এর উপর ঋণ আছে, আর ঋণ পরিশোধের ব্যবস্থা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, সাল্লু আলা সাহিবকুম, তোমরা তোমাদের সাথীর জানাজা পড়ে নাও, তোমরা তোমাদের সঙ্গীর জানাজা পড়ে নাও। কাল আবু কাতাদা, আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলে সাল্লি আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাইয়া দাইনুহু, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জানাজার নামাজ পড়িয়ে দেন আর আমি আমার কাঁধে তার ঋণ পরিশোধের দায়িত্ব নিয়ে নিলাম, আমি দায়িত্ব নিলাম। তাহলে এই উম্মতে এইরকম মুখলেস ব্যক্তি হইতে হবে, এটি হচ্ছে সাহাবায়ে কেরামের সীরাত। এমন নয় যে একজন লোক আল্লাহর আযাবে ফেঁসে আছে, একজন ভালো মানুষ হইতে পারে, আমাদের সমাজে অনেক ভালো মানুষ আছে অভাবের কারণে ঋণের অবস্থায় মারা গেছে আর তাকে এতে ফাঁসিয়ে দেবেন না, তাকে ব্যবস্থা দেন, তাকে আল্লাহর আযাব থেকে রেহাই দেন, কারজে হাসানা দেন, দান করে দেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা তোমাদের সাথীর নামাজ পড়ো। ফাসাল্লা আলাইহা, বলছেন যে ওয়াল ইয়া দেন, আবু কাতাদা বললেন যে আমি ঋণ পরিশোধ করে দেব। ফাসাল্লা আলিহে, যখন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা ঋণ পরিশোধের দায়িত্ব নিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওই ব্যক্তির জানাজা পড়লেন। রাওয়াহুল বুখারী, সহিহ বুখারী রিওয়ায়ত রয়েছে। এছাড়াও বেশ কিছু হাদিস রয়েছে জাবির বিন আবদুল্লাহ থেকে আরো রিওয়ায়ত রয়েছে যে এইরকম ঘটনা, একটি ঘটনা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় বহু ঘটনা এরকম ঘটেছে, যখনই কোন মাইয়াতকে নিয়ে আসা হইত নবী সাল্লাম জিজ্ঞাসা করতেন আর যদি ঋণ পরিশোধের ব্যবস্থা থাকত তাহলে জানাজা পড়তেন, আর ঋণ পরিশোধের ব্যবস্থা নেই অথচ ঋণী ব্যক্তি তাহলে জানাজা পড়তেন না, তোমরা জানাজা পড়ে নাও। একটি হাদিসের শেষ অংশ বলছি, মুসনাদে আহমদের রয়েছে আর মুস্তাদরাক হাকিমে হাদিসটি রয়েছে, হাদিসটি সহি আল্লামা নাসির উদ্দিন রহমাতুল্লাহ বলেছেন, একটি লোকের জানাজা ওই রকম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবু কাতাদা দায়িত্ব নিলেন, দায়িত্ব নেই। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নেওয়ার পরে বিলম্ব করেছে, আদায় করতে বিলম্ব করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার জিজ্ঞাসা করছেন, ওই যে টাকাটা দায়িত্ব নিয়েছ ঋণ পরিশোধের, ঋণ পরিশোধ করেছ? জানাজার নামাজ তো তার ওয়াদার ভিত্তিতে পড়া হয়ে গেছে, ঋণ পরিশোধ করেছে? একদিন পরে ঋণ পরিশোধ করেছে, বলছেন ইন্নামা মা তামসিয়া রাসূলুল্লাহ, তো কালকে মারা গেছে, ঋণ পরিশোধ করে দেব, দায়িত্ব নিয়েছি করে দেব। তাহলে ফাদা ইলাইহিম আলগাদ, আবার আরেকদিন পরে জিজ্ঞাসা, ফাকালা লাকাদ কাযাইতুহুমা ইয়া রাসূলুল্লাহ, দুটি দিনার ছিল, আমি তার পক্ষ থেকে পরিশোধ করে দিয়েছি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আন বারিদাত আলাইহি জিলদাতুহু, এতক্ষণে তার শরীরের চামড়াগুলি ঠান্ডা হইল আগুন থেকে জাহান্নামের। সুবহানাল্লাহ, এতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলছিল, আল আন বারিদাত আলাইহি জিলদাতুহু, এখন তার চামড়া ঠান্ডা হইল আগুন চলে, মানে আগুনটা নিমালো জাহান্নামের। সুবহানাল্লাহ, চিন্তা করতে পেরেছেন? কে? আল্লাহ রাসূলের সাহাবী, মৃত ব্যক্তির মাইয়্যিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, একজন নিম্ন মানের সাহাবীর মর্যাদা এই উম্মতের যে কোন মুহাদ্দিস চাইতে অনেক বড়, যে কোন ইমাম চাইতে অনেক বড়, যাদের সম্পর্কে আল্লাহ পাক আম ভাবে কি বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ানহু, আল্লাহ তাদের রাজি হয়ে গেছেন এবং তারাও আল্লাহ পাকের নিয়ামত পেয়ে জান্নাত পেয়ে সন্তুষ্ট হয়েছে, যাদেরকে আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন, তাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সতর্কবাণী করেছেন যে দেখো আগুনে জ্বলতে ছিল যতক্ষণ পর্যন্ত তুমি ঋণ পরিশোধ করনি। আরো এই বিষয়ের উপর বেশ কিছু কথাবার্তা রয়েছে, আশা করি আগামীতে আলোচনা হবে এই বিষয়টি সম্পর্কে, হয়তো আগামী শুক্রবারে সেরে দিতে পারি, কারণ শুক্রবার অনেক নতুন ভাইরা আসেন যারা হয়তো এই দিনে আসতে পারেন না, সুতরাং এর বাকি ভাগটা শুক্রবার হয়তো আলোচনা করে দেব। আল্লাহ পাক যেন নেক আমলে তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের গুনাহখাতা যেন মাফ করেন, আল্লাহ পাক আমাদেরকে যেন ঋণ থেকে প্রথম বেঁচে থাকার তৌফিক দান করেন, ঋণ থেকে বাঁচার জন্য আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি দোয়া শিখেছেন সেই দোয়াগুলি পাঠ করে, আল্লাহুম্মা আকফিনা বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা ওয়া اللهم إنا نعوذ بك من الجبن والبخل والعجز والكسل ومن غلبة الدين وقهر الرجال। এইভাবে বিভিন্ন দোয়া, তাছাড়া নিজের ভাষায়, জরুরি নয় যে আরবি ভাষায় দোয়া মুখস্থ করা পারছি না করতে, সুতরাং দোয়াও করছি না, আল্লাহ তুমি আমাকে ঋণ মুক্ত রাখো, আল্লাহ তুমি আমাকে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক, যদি ঋণ থাকে তা আল্লাহ আমাকে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দাও, আল্লাহ আমাকে ঋণই করিও না কখনো, আল্লাহ ঋণ দেওয়ার তৌফিক দাও যেন কখনো ঋণ না নিতে হয়, এইভাবে নিজের ভাষায় দোয়া করেন, কারণ মমিন বান্দার দোয়া আল্লাহ পাক শোনেন। যদি অন্তর থেকে দোয়া করে আল্লাহ পাক যেন আমাদেরকে মানুষের হক আদায় করার তৌফিক দান করেন, মমিন ভাই বোনদের হক আদায় করার তৌফিক দান করেন, আল্লাহ পাক যেন তার হক আদায় করার তৌফিক দান করেন, আল্লাহ দুনিয়াতে আমাদেরকে যেন সুখী করেন, আমাদের রিজিকে বরকত দান করেন, আল্লাহ আমাদেরকে যতদিন রাখবেন দুনিয়াতে যেন সুস্থ রাখেন, আল্লাহ পাক যেন ইমানের অবস্থায় রাখেন, আর শেষখানে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাহাদাত দেওয়ার জন্য তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন, আল্লাহ আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين। একমাই লিখেছেন কুলুবুল মুমিন আরশুল্লাহ বা আরশুর রহমান, আমাদের দেশে খুব মশহুর আছে না, এটি কোন হাদিসই নয়, এটি কোন হাদিস নয়, কুলুবুল মুমিন আরশুর রহমান। এখানে আমাদের এক লোক ছিল খুদেরি, এখনো থাকে ফরিদ, চেনে নয় অধিকাংশ ভাইরা চেনে বিশেষণ করবার, সেই জন্য বললাম আগে রেকর্ড টেকর্ড করতে। এখানে এই ফরিদ যখন নতুন সৌদি আরব আসে বাংলাদেশ থেকে, আসার পরে একটু দেখলাম হুজুর টাইপের লোক, হুজুর টাইপের লোক তো এখানে দাঁড়িয়েছে, সাইডে করে দাঁড়িয়েছে। ওকে জিজ্ঞাসা করলাম, বলুন তো আল্লাহ কোথায়? তখন চট করে আমাকে আরবিতে বাংলা, আমি জিজ্ঞেস করছি বাংলায় আর উত্তর দিচ্ছে আরবিতে, বলছে কুলুবুল মুমিন আরশুর রহমান। আমি বললাম মাশা আল্লাহ, কুলুবুল মুমিন আরশুর রহমান, মুমিনের কলব হচ্ছে আল্লাহর আরশ, মানে মুমিনের কলব এখানে আল্লাহ আছে, তাহলে কতটা আল্লাহ, আমার কলব আছে আপনার কলব, তুই এখানে তো মাশা আল্লাহ 100-150 আল্লাহ আছে, তো এই 100-150 আল্লাহ যদি এখানে থাকে তাহলে হিন্দুদেরকে আমরা হারিয়ে ফেলবো, হিন্দুদের 12 মাসে 13 পূজার কথা শুনেছি আর এখন ইদানিং খুব চলছে আর এই মাসটাই, তারপরে আপনার যদি খুব বেশি যদি নেন তো তাদের কাছ থেকে শোনা 33 কোটি দেবতার কথা শোনা, গঙ্গা যমুনা সবকিছু এগুলো আর কি, যত নদী নালা আছে পাহাড় পর্বত আছে লিঙ্গ থেকে শুরু করে, তো এই দিয়ে 33 কোটি, ম্যাক্সিমাম 33 কোটি দেবতা, আর আমাদের তো 33 কোটির চেয়ে তো অনেক বেশি, মানে যত কল্লা তত আল্লাহ, যত কল্লা তো মানে যত মানুষ তত আল্লাহ, তাহলে তা আমরা হিন্দুদেরকে হারিয়ে দেবো। তোরা বলছিস 33 কোটি, আমাদের কোটি কোটি কোটি কোটি, তোর 33 মাত্র, ইয়ে মুসলমান হে জিনে দেখ কে শরমা ইয়াহুদ। আল্লামা ইকবাল রহমতুল্লাহ এই জন্য বলেছেন, ওজামে তুম হো নসারা তো তমদ্দুন মে হুনুদ, এ মুসলমান হে জিনে দেখ কে শরমা ইয়াহুদ, তোমরা তো ওজা মানে তোমাদের চাল চলনে তোমরা খ্রিস্টানদের মতো, আর তমদ্দুন মে হুনুদ মানে তোমাদের সংস্কৃতি সভ্যতায় তোমরা হিন্দুদের মতো, আর ইয়ে মুসলমান হে এমনই মুসলমান যে শর্মা ইয়া তোমাদেরকে দেখলে ইয়াহুদিও লজ্জা পায়। তা আমরা যদি হিন্দুদেরকে বলতে পারি যে তোমাদের 33 কোটি আছে, তা আমাদের কোটি কোটি আছে, কারণ কলুবুল মোমেন আরশুর রহমান আমাদের হুজুর আবিদাতে শিখেছে কলুবুল মোমেন আরশুর রহমান, মোমেনের কলবে কলবে আল্লাহ আছে, তা আল্লাহর তো অভাবই নেই। অথচ আল্লাহ বলছেন কুল হু আল্লাহ, আল্লাহ এক, তো আল্লাহ এক কি এত ভাগ করে আপনার কলবে আমার কলবে, হ্যাঁ মধ্যখানে ফাঁক কি করে? সুবহানাল্লাহ, আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ুলিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর কোন প্রশ্ন আছে? আজকে লিখিত প্রশ্ন এটাই, বাস একজনের প্রশ্ন না অন্যজনের। ঋণ আছে কিনা ঠিক আছে, কিন্তু তার আগে থেকে সতর্ক হইতে হবে, তার আগে থেকে পরিবারের লোকদেরকে সতর্ক হইতে হবে, বিশেষ করে যখন সুস্থ অসুস্থ হয়ে গেছে তখন ওই ব্যক্তি যে ব্যক্তি অসুস্থ তাকে সজাগ হইতে হবে, লিখিয়ে দিতে হবে যদি আগে নাও লিখা থাকে, আর ব্যক্তিকেও হইতে হবে যে ব্যক্তি হয়তো মারা যাচ্ছে অসুস্থ, সেই ব্যক্তিকে সজাগ হইতে হবে, আর তার আত্মীয় স্বজনকে সজাগ হইতে হবে, আর আমাদের জাতিকে সজাগ হইতে হবে, গ্রামবাসীকে সজাগ হইতে হবে। কোন ব্যক্তি জানাই থাকে যে এই লোকের ঋণ নেওয়া অভ্যাস আছে, তাহলে ওর সম্পর্কে আরেকটু সজাগ হইতে হবে যে ঋণের অবস্থা আছে নাকি। কি বললেন? যদি কোন মমিন ভাই যদি দায়িত্ব নিয়ে নেয় যে ঠিক আছে আমার জিম্মায় থাকলো জামানত নিয়ে নেই, যেমন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা নিয়েছেন সবচেয়ে ভালো, তাহলে নেক লোকেরা জানাজা পড়বে, আর না হলে যতক্ষণ পরিশোধ করা হবে না তাহলে নেক লোকেরা বেঁচে থাকবে, যাতে এলাকার লোককে যারা ঋণ নয় অভ্যস্ত ঋণ দিচ্ছে না হাত ভারী তাদের সংশোধন করার উদ্দেশ্য এই পানিশমেন্টকে ভয় করবে যে এইরকমই আমার হবে, আমারও অনেক ভালো মানুষেরা জানাজা পড়বেন না যদি ঋণ নিয়ে এরকম মরে যায় তাহলে। জি।